السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن لعدتهن وأحصوا العدة واتقوا الله ربكم، لا تخرجوهن من بيوتهن إلا أن يأتين بفاحشة مبينة، لا تخرجوهن من بيوتهن ولا يخرجن إلا أن يأتين بفاحشة مبينة وتلك حدود الله ومن يتعد حدود الله فقد ظلم نفسه، لا تدري لعل الله يحدث بعد ذلك أمرا. মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হেদায়েতের জন্য কোরআনুল করিম নাযিল করেছেন। সালাত এবং সালাম নাযিল হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি কোরআন করিমের উত্তম তাফসীর মানবজাতির জন্য করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে তাফসীর পেশ করব সূরাতুত তালাকের। সূরা তালাক, এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবনে নাযিল হয়েছে। এই সূরা তালাকের আরেকটি নাম রয়েছে যেটা অধিকাংশ মানুষের অজানা, তা হচ্ছে সূরাতুন নিসা আস-সুগরা বা কুসরা। সূরা নিসা বড় সূরা, সূরা নিসা আল কুবরা, যেটিকে সূরা নিসা বলে আপনারা জানেন, আর এটি হচ্ছে ছোট সূরা নিসা, সূরাতুন নিসা আস-সুগরা, ছোট সূরা নিসা অথবা সূরাতুন নিসা আল কুসরা। কুসরা মানে খাটো বা ছোট। এই সূরাকে সূরাতুন নিসা এই জন্যই বলা হয় যে এই সূরায় মহিলা সংক্রান্ত মাসলা মাসাইল আল্লাহ পাক উল্লেখ করেছেন। মহান আল্লাহ এই সূরায় তালাক কেমন করে দিতে হবে এবং তালাক দেওয়ার পরে যেসব মাসলা মাসাইলের প্রয়োজন সেগুলির বেশ কিছু মাসলা মাসাইল আল্লাহ পাক বর্ণনা করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নবী ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করেছেন তার সম্মানের উদ্দেশ্যে, কিন্তু তারপরে যেহেতু বিধান যা বর্ণনা করা হচ্ছে তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস নয়, বরং সমস্ত উম্মত তাতে সামিল, এই জন্য তারপরে বহু বচন উল্লেখ করেছেন। হে নবী, ইয়া আইয়ুহান নবী, তাহলে এজা তাল্লাকতুম হতো না গ্রামণি, এজা তাল্লাকতা, তুমি যখন তালাক দেবে, কিন্তু আল্লাহ ইজা তাল্লাকতা বলে ইজা তাল্লাকতুমুন নিসা, যখন তোমরা তালাক দেবে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে সম্বোধন করা হচ্ছে তার সম্মানার্থে, আর তারপরে মাসলা মাসাইল যেহেতু সম্পর্কিত সমস্ত উম্মতের জন্য, এই জন্য আল্লাহ পাক জামার সিগা বহু বচন উল্লেখ করে বলছেন ইজা তাল্লাকতুমুন নিসা, হে মুসলিম মুমিনরা, তোমরা যখন তোমাদের স্ত্রীদেরকে তালাক দেবে, নারীদেরকে যখন তালাক দেবে, ফাতাল্লিকু হুন্না লিইদ্দাতিহিন্না, তাদেরকে তালাক দেবে তাদের ইদ্দতের দিকে লক্ষ্য রেখে, ইদ্দতের প্রতি খেয়াল রেখে। আল্লাহ পাক ইদ্দতের প্রতি খেয়াল, লিইদ্দাতিহিন্না, তাফসীর কারগণ বলেছেন লে ওয়াক্তে ইদ্দাতিহিন্না, লাম তাওকিতের জন্য, অর্থাৎ ইদ্দতের সময়কে খেয়াল রেখে তোমরা তালাক দেবে, তাহলে যখন তখন তালাক দেওয়া যাবে না। আজকাল আমাদের সমাজের মুসলিমরা যখন তখন তালাক দেয়, রাত্রে দিনে সকালে বিকেলে হাইজের অবস্থায় হোক, আর এমন অবস্থায় যখন সহবাস করল, তারপরে হোক যে কোনো অবস্থায়, আর একসাথে তিন তালাকের কমতি নেই এবং তিনের কমে বেতর নেই, এক সেই লোকদের বিশ্বাস, তেমন তিনের কমে তালাক নেই, ওদের তিনের কমে কিছু নেই, হ্যাক নেই, এক বেতর নেই, অথচ নবী সাল্লাম হাদিসে এক বেতর আছে, ওই রকম এক তালাকও নেই, অথচ আল কোরআনে এক তালাকের কথা আছে। আল্লাহ বলছেন আর তালাক মাররাতান, তালাক দুইবারে দিবে, মানে একবার একটা একটা করে, মাররা আল্লাহ বলেছেন, মাররাতান মানে কি, তাহলে দুইবারে দিতে হবে, দুইবার, এই জন্য বলেছে দুইবার ফিরাতে পারবে, তুমি একবার দাও তিন মাসের মধ্যে ফিরাতে পারবে, তিন হাইজের মধ্যে ফেরাতে, আর একবার দাও তিন হাইজের মধ্যে ফেরাতে পারবে, তারপর আল্লাহ ফাইন সাথে দেবে আরো ফিনাও তা শ্রী দেহস্থান, এখন হয় ভালো করে রাখো আর না হইলে ভালোভাবে ছাড়ো, তারপরে যদি তালাক দিয়ে দাও ফাইন তাল্লাক কাহা ফালা তাই হল লহমিন বাদ হত্যা তান কেন সৌজন গাইরা, তৃতীয় তালাক যদি দিয়ে দাও তাহলে এরপরে আর তোমার জন্য হারাও নাই, যতক্ষণ পর্যন্ত কোথাও স্বেচ্ছায় বিয়ে না হইল, আর স্বেচ্ছায় বিয়ে পরে স্বেচ্ছায় সে না ছাড়লো, চুক্তি করে নাও, ভাই তুমি গিয়ে ঘর ভিতর ভিতর কথা থাকলো তুমি ছেড়ে দিয়ে এক রাত পরে দু তিন দিন রেখে ছেড়ে দিয়া, এরকম শয়তানি করে নাই, এরকম জেনার কাজ করে নাই, কারণ এইরকম বিবাহ শরীয়তের নেই, এটা তো মোটা মানে জেনা হারাম। বিবাহ করতে হবে স্থায়ী ভাবে জীবনযাপনের উদ্দেশ্যে, আর সে উদ্দেশ্যে বিবাহ হবে, তারপরে তার সাথে চললো না, তখন যদি কোনোদিন ছেড়ে দেয় আর তারপরে দেখেন না না ওই যে স্ত্রী আমার ছিল অন্য জায়গায় বিবাহ করে তাকে ছেড়ে দিয়েছে, এদ্যুত পার হয়েছে, তারপরে অন্যরা অপয়জন দিতে পারে, আপনিও দিতে পারেন। তো যাই হোক, তালাকের সম্পর্কে আল্লাহ বলছেন ফাতাল্লাকু হুন্না লিদ্দাতিহিন্না, তাদেরকে তালাক দেবে তাদের ইদ্দতের দিকে লক্ষ্য রেখে, ইদ্দতের দিকে লক্ষ্য রেখে, যে ইদ্দতের দিকে লক্ষ্য রেখে এর মানে কি, এর মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস দিয়ে শোনাই কেমন করে তাকে তালাক দিতে হবে, কোন সময়ে তালাক দিতে হবে। ইমামুল কাসির রহমতুল্লাহ বলছেন যে খুতিবান নবী সাল্লাল্লাহু আলাইহি আউয়ালান তাশরিফান ওয়া তাকরিমান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে সম্বোধন করা হয়েছে প্রথম তার সম্মানের উদ্দেশ্যে, তার মান মর্যাদার উদ্দেশ্যে, সুম্মা খাতাবাল উম্মাতা তাবান, তারপরে উম্মতকে সম্বোধন করা হয়েছে দিয়ে তারপর আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী ইযা তাল্লাকতুমুন নিসা, তোমরা যখন নারীদেরকে তালাক দেবে। রওয়াল বুখারী সহিহ বুখারীতে হাদিস রয়েছে যে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাল্লাকা ইমরাতান লাহ, তার এক স্ত্রীকে তালাক দিয়েছিল, কে তালাক দিয়েছিল, আব্দুল্লাহ বিন উমরের ছেলে দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন, আর তার ছেলে আবার যেমন তেমন ছেলে না, সাহাবাই কেরামদের বিশিষ্ট সাহাবি, উমর রাদিয়াল্লাহু তাআলা এর পরে তিনি খলিফা হওয়ার যোগ্য ছিলেন, কিন্তু লোকেরা যেন না মনে করে যে উমর অন্যরাও যদি বানিয়ে দেয় খলিফা তারপরে লোকেরা বলতো যে উমারই ভিতর ভিতর ঠিক করে গেছে ছেলেকে, এই জন্য এ রাস্তা বন্ধ করে দিয়ে সতর্ক করে গিয়েছিলেন যে না আমার ছেলের পরামর্শ নিতে পারো কিন্তু তার খেলাফতিতে কোনো হক নেই, তাকে খলিফা বানাবে না। এই ছিল তাদের তাকুয়া পরহেজগারি। আর আজকাল তো চাওয়া হচ্ছে যে আমাকে বানাও, আমাকে এমপি করো, হ্যাঁ আমাকে সংসদে পৌঁছাও, দেখলেন না গণতন্ত্রের অস্বাভাবিকতা। তো আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তালাক দিয়েছিলেন, উমারের ছেলে রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তালাক দিচ্ছেন, তাহলে এখান থেকে একটি বিষয় স্পষ্ট হয় যে তালাক দেওয়া কোন মানহানির বিষয় নয়। কারণ আমাদের সমাজে একজন আলেম মানুষ যদি তালাক দেয় বা একজন যদি পরেশদার মানুষ তালাক দেয় তুমি তো আয়ত্তা দিয়েছেন, হ্যাঁ হুজুর মানুষ হওয়া তালাক, হাজি মানুষ হাজ করে এসছে আর তালাক কেন, মানুষের কি মানুষ নাকি, তো এই যে হালত অজ্ঞত আমাদের সমাজে আছে যে ভালো মানুষ সম্ভ্রান্ত মানুষ তালাক দিলে তার জন্য মান সম্মানের ব্যাপার হয়ে গেল, কেন তালাক দেবে, যা কিছুই হোক ওকে রাখতে হবে, না আমার স্ত্রী হইলেও রাখতে হবে, যেন করলেও রাখতে হবে, তার মাকে মেরেছে তারপরেও রাখতে হবে না, তালাক মানে ছোটখাটো বিষয়ে তালাক দিতে বলছে না, কিন্তু এইরকম যে বিষয়গুলো বললাম এই ধরনের বড় অপরাধ যদি কোন মহিলা করে তাহলে তালাক পাওয়ার যোগ্য, বরং তালাক দেওয়া জরুরি। তাল্লাকা ইমরাআতাল্লাহু, তার এক স্ত্রীকে তালাক দিয়েছিল কিন্তু সে তালাকের অবস্থায় ওয়াহিয়া হায়জুন, ঋতুবতী ছিল, হায়জের অবস্থায় ছিল। ফা যাকার উমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনা বর্ণনা করলেন যে আমার ছেলে এইভাবে হায়জের অবস্থায় তার স্ত্রীকে তালাক দিয়েছে। তখন আল্লাহ রাসূল অত্যন্ত রাগান্বিত হলেন, অসন্তুষ্ট হলেন আব্দুল্লাহর উপর। সুম্মা কাল, তারপরে বললেন তাকে বলো যে ফিরিয়ে নিক, বলে হায়েজের অবস্থায় তালাক দেওয়া হারাম, যাই না মাসিক ঋতুর অবস্থায় কোন মহিলা যদি থাকে তাহলে তালাক দেওয়া হারাম। এবং এই হাদিসের আলোকে ফকাহায়ে কেরামের ঐক্যমত আছে, হানাফি শাফি মালিক আমদানি সমস্ত ফিকার কিতাবে একে তালাকে বিধেই তালাকে মুহারম বলা হয়েছে, দায়া ও কায়া, যে তালাককে দুই ভাগে ভাগ, তালাকে সুন্নি মানে সুন্নতের অনুসরণ করে তালাক, আর তালাকে বিধে মানে বিদাতি তালাক, ইসলাম বিরোধী তালাক, হারাম তালাক। তো বিদাতি হারাম তালাকের একরকম তালাক হচ্ছে হায়েজের অবস্থায় তালাক দেওয়া, আর এক রকম তালাক হচ্ছে যে পবিত্রতাই তালাক দিলেন কিন্তু পবিত্র হওয়ার, হাইজ থেকে পবিত্র হওয়ার পরে তার সাথে মিলন করেছেন, মিলন করার পরে তালাক দিলেন, এটাও বেদেই তালাক, কেন এটাও বাজাইজ তালাক, এতেও গুণাগার হবে, তালাক হবে সেটা আলাদা বিষয়, কিন্তু তালাক দেওয়া এই অবস্থায় গুনহার কাজ, বিদাতি কাজ। কেন? এই জন্য প্রথম কথা, হাইজের অবস্থায় তালাক দেওয়া, হাইজের অবস্থায় স্বাভাবিক, এক সপ্তাহ দশ দিন ধরে যদি হাইজ থাকি আর সামান্য যদি কোনো মানে মতের অমিল হয় তাহলে মেজাজ গরম হয়ে যেতে পারে, কারণ কদিন থেকে আপনি ছুটি পাননি, তাই না? বেশ কিছুদিন থেকে মাথা গরম হয়েছে, সহবাস করতে পারছেন পাচ্ছেন না, যার ফলে হতে পারে যে সামান্য রাগে বিনা দোষে তালাক দিতে পারেন, তারপরে তালাক দেওয়ার পরে আপনার মেজাজ ঠান্ডা হচ্ছে না, কারণ সহবাস করতে পারছেন না। আর যদি আপনার পবিত্রতার অবস্থায় হতো তাহলে সে প্রস্তুত হয়ে আছে, প্রস্তুত অবস্থায় যে কোনো সময় মিলন করতে পারবেন, তাহলে মেজাজ ঠান্ডা হইতে পারে, রাগ ঠান্ডা হইতে পারে। রাগ যে ঠান্ডা হয়ে সুস্থ মস্তিষ্কে তালাক দিতে হবে সেটা হওয়ার মতো অবস্থা হাইজের অবস্থা নয়, এই জন্য হাইজের অবস্থায় তালাক দেওয়া হারাম, বিদাতি তালাক। পবিত্রতার অবস্থায় কিন্তু পবিত্রতাই সহবাস করে নিলেন তারপরে তালাক দেওয়া, এটিও বিদাতি তালাক, হারাম তালাক। কেন? এই জন্য যে আপনি সহবাস করে নিলেন তার মানে এখন সম্ভাবনা আছে বাচ্চা ধরে যাওয়া, গর্ভধারণ করার। গর্ভধারণ যদি করে নেয় তাহলে তার ইদ্যত বড়ই লম্বা হয়ে যাবে, যতদিন পর্যন্ত প্রসব না করতে পারবে অন্য জায়গায় বিবাহ করতে পারবে না, তাহলে এই অবস্থায় একে দশ মাস ধরে ফাঁকিয়ে রেখে দিলেন, তালাক দিয়ে দিলেন, দশ মাস ধরে ফেসে থাকবে ইদ্যতে, কোথাও বিবাহ করতে পারবে না এত লম্বা সময় ধরে, না সুতরাং এই কাজ করবেন না। তাহলে শরীয়তে কিভাবে মানব জাতির, নারী জাতির বিশেষ করে খেয়াল রাখা হয়েছে যে তাদেরকে কষ্ট দেবে না আর যখন তখন তালাক দেবে না, তাহলে তালাক দিতে হবে এমন পবিত্রতায় যেই পবিত্রতা হাইজ থেকে পাক হওয়ার পরে আর স্পর্শ করেনি, সহবাস করেনি, তাহলে গর্ভধারণ করার আশঙ্কা নেই, সম্ভাবনা নেই। তালাক দিলেন, এবং তালাক দিলেন এমন অবস্থায় যখন আপনার মাথা ঠান্ডা আছে, হয়তো রাগারেগি হয়েছে দুই তিন দিন আগে, তালাক দিতে পারছেন না আপনি কারণ হাইজ অবস্থায় আছে, তাহলে দুই তিন দিনের মাথা ঠান্ডা হয়ে যাবে, কিন্তু না রাখা যাবে না, এমন কাজ করেছে রাখা যাবে না। তাহলে সুস্থ মস্তিষ্কে চিন্তা করে যে না একে রাখা যাবে না বলেই তালাক দিচ্ছে। আজকাল অধিকাংশ লোকদের তালাক দেওয়ার পরে হাই হুতাশ শুরু হয়ে যায়, হাই করলাম কি, একে তো ফিরাইতে হবে, যে কোনো মূল্যকে ফিরাইতে হবে, যে কোনো হালালকে হারাম করে হোক আর হারামকে হালাল দিয়ে হোক না কেন ফিরাইতে হবে না, এইভাবে তালাক দেওয়া চলবে না। তো আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু উমার এই ঘটনাতে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তাকে বলো গিয়ে লিও রাজে হা ফিরিয়ে নিক, তাহলে হাইজের অবস্থায় তালাক দিয়েছো ফিরিয়ে নাও, সুম্মায়ুম সে কহা তারপর নিজের কাছে রাখুক, হাত্তা তা ছোড়া যতক্ষণ পর্যন্ত সে পবিত্রতা অর্জন না করছে, মানে হাইজ থেকে পাক না হচ্ছে, সুম্মা তাহিজ শুধু তাই নয় বরং আরো কিছুদিন সময় দাও, জেনে হইতে পারে মাথা ঠান্ডা হইতে পারে, সেজন্য তারপর আবার হাইজ আসতে দাও, ফাতাথুর আবার পবিত্র হইতে দাও, ফাইন বাদা লাহু তারপরে যদি তার জন্য এটা স্পষ্ট হয় যে এমনি পারলে কাতালাক দিতেই হবে আমাদের, না তালাক দেওয়া ছাড়া কোনো উপায় নেই, রাখা যাবে না, খালিও তাহলে খা, তাহলে তাকে তালাক দিক, তাহেরান পবিত্র অবস্থায় কাবলা ইয়ামাসাহা তাকে স্পর্শ করার পূর্বে সহবাসের পূর্বে, দেখবেন স্পষ্ট হাদিসের ভাষা, সহবাসের আগে হাইজ থেকে পবিত্র হওয়ার তোমরা তালাক দাও তাদের ইদ্যতের দিকে লক্ষ্য রেখে, অর্থাৎ পবিত্র হতে দাও হাইজ থেকে, আর পবিত্র হওয়ার পর স্পর্শ করিও না, সহবাস করিও না, তারপর তালাক দাও, তালাক দিতে হইলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দর ব্যাখ্যা করেছেন এই আয়াতের অংশের, এই হাদিস বুখারীতে রয়েছে, মুসলিম রয়েছে, অন্যান্য সমস্ত কুতুবুশ্শি তাবু দাওয়াতের মিজনাস ইবনে মাজাহ এছাড়াও হাদিসের এমন কোন কিতাব নেই যে এই তালাকের অধ্যায় এই হাদিস পাবেন না। মুসলিমে আছে ফাতিলকাল ইদ্দা আল্লাতি আমার আল্লাহ আন ইউতাল্লাক লাহা আন-নিসা, এই ইদ্দতের জন্য আল্লাহ পাক নারীদেরকে তালাক দিতে বলেছেন, এই ইদ্দতকে খেয়াল রেখে এইভাবে তালাক দেবে, তাহলে হাইজের অবস্থায় তালাক দেওয়া হারাম। এইরকমই আপনি পবিত্রতার অবস্থায় স্ত্রী আছে আর এর মধ্যে কয়েকদিন সর্বশ হয়েছে, গর্ভধারণও করতে পারে আর রাগ উঠে গেল, দিলেন তালাক, এটাও হারাম, বিদাতি তালাক। বিদাতি তালাক তাহলে দুটো বললাম, আর একটি বিদাতি তালাক হচ্ছে একসাথে একাধিক তালাক দেওয়া, দুই তালাক, তিন তালাক, একশো তালাক, গাড়ি গাড়ি তালাক, মূর্খদের তালাক, এ হচ্ছে বিদাতি তালাক, হারাম তালাক। একসাথে তিন তালাক দেওয়া বিদাতি তালাক হানাফি ফিকাতেও আছে। তারপরে এরা তিনের কমে জানেই না, বিদাতি তালাকই দিবে, হারাম তালাকই দেবে। একবারে এক তালাক দেবেন, যেমন আল্লাহ পাক বলে সূরা বাকারাতে আত-তালাকু মাররাতান, তালাকে রাজি হচ্ছে দুইবার, অর্থাৎ একবার দেন ফিরাবার চান্স রাখেন। আর তালাক মাররাতান মানে আত-তালাকু রাজি, যেই তালাক আপনি রাজাত করতে পারবেন, ফিরিয়ে নিতে পারবেন, হচ্ছে মাররাতান দুইবার, দুইবার ফেরাবার সুযোগ সুবিধা আছে তোমার। একবার তালাক দিয়ে তিন মাস আপনি চিন্তা করেন, আপনার স্ত্রী চিন্তা করুক, আপনার শ্বশুর শাশুড়ি চিন্তা করুক, আপনার বাবা মা আছে, আত্মীয় স্বজন আপনজন আছে, আপনার বোনেরা ভাইয়েরাও চিন্তা করুক যে আমার ভাইয়ের স্ত্রীকে আনা যাবে যাবে না, সকলে চিন্তা করেন, পরামর্শ করেন, এগুলো সবাই বোঝাপড়া করেন। তারপরে না রাখা যাবে না, তারপর দ্বিতীয় তালাক দিতে চান দেন, আর না হলে এক তালাক দিয়ে তিন হায়েজ পার করে দেন, তালাকে বায়না হয়ে গেল, সে পৃথক হয়ে গেল আপনার থেকে। এক তালাকে দেওয়াতে আপনার থেকে হারামে অন্য জায়গায় সে দিয়ে বসতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু তিন তালাকের কম, আমাকে তো আরো আশ্চর্য লাগে, অনেক লোকেরা তালাক লিখতে গিয়ে বলে তিনের কম যদি লিখে আমাদের সমাজ কবুলি করবে না। কেমন অন ইসলামিক সমাজ, যদি এক তালাক দিলাম এই কথা লিখি তো কবুলি করবে না, তালাক হয়নি তোমার। এটি হচ্ছে ইসলামী তালাক, এটি হচ্ছে শরীর সম্মত তালাক, এটি হচ্ছে সুন্নতি তালাক। আরেকটি হাদিসে রয়েছে আব্দুল্লাহ বিন উমার হাদিসে, এজা তাহরাত, যখন পাক পবিত্র হয়ে যাবে হাইজ থেকে, ফালিও তাল্লিক আও ইয়ুমসিক, তখন হয় তালাক দিক আর না হয় রাখুক। তাহলে তালাক দেওয়ার সময় হচ্ছে পবিত্রতার সময়, পবিত্র হওয়ার পরে পরে। যাই হোক, এরপরে ইদ্দতের বিষয়গুলি আসবে ইনশাআল্লাহ তাআলা। ইদ্দত কাকে বলে এবং ইদ্দত কোন নারীর কেমন, সেগুলি ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে বয়ান করব। আল্লাহ বলছেন ওয়া আহসুল ইদ্দাতা, তালাক দেওয়ার পরে তোমরা ইদ্দতকে সুরক্ষিত রাখো, ইদ্দতের হেফাজত করো। আহসাই হুসি মানে গণনা করে রাখা, মনে রাখা, স্মরণে রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, ইন্না লিল্লাহি 99 ইসমান, আল্লাহ পাকের 99টি নাম আছে। তারপর কি বলেছেন, মান আহসাহা, যে ব্যক্তি তার এহসা করবে, গণনা করার সুযোগ নয় যে গুণে রেখে দিন, সেগুলি মুখস্থ করবে, সেগুলিকে সুরক্ষিত করবে মুখস্থ করার মাধ্যমে, সেগুলির অর্থ জানবে, সেগুলির প্রতি আমল করবে, সেগুলির বাস্তবায়ন করবে, দেখা লাগে জান্নাত, সেই ব্যক্তি জান্নাত থাকবে। আহসা, ওখান থেকে আল্লাহ পাক বলছেন ও আহসুল ইদ্দাতা, তোমরা ইদ্দতের সুরক্ষা করো, হেফাজত করো, ইদ্দতকে গুণে রাখো, মনে রাখো। কারণ কম বেশি যদি করে দাও তাহলে ইদ্যুত শেষ হয়নি, অথচ ইদ্যুৎ শেষ করে দিয়ে তাড়াতাড়ি দিয়ে দাও, তাহলে হারাম কাজ করলেন। কারণ যতক্ষণ ইদ্যুতে আছে আগে স্বামীর অধীনে আছে, আর ইদ্যুৎ পার হয়ে গেছে সেই মহিলার এখন জন্য জায়েজ আছে বিয়ে করা। তারপরে না না এখন ইদ্যুৎ হয়তো ঠিকভাবে গণে রাখেননি, বেশি লম্বা করে দিলেন, জুলুম করলেন স্ত্রীর উপর বা ওই মহিলার উপর। আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো যিনি তোমাদের পালন কর্তা। না তুখরেজু হুন্ন মিন বুয়ুতিহিন্না ওয়ালা ইখরুজনা ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়ানা। তারপর আল্লাহ পাক আরেকটি মাসলা উল্লেখ করছেন, যে তালাক দেওয়ার পরে যেই তালাক রাজি, মানে যেই তালাক দেওয়ার পরে আপনি ফিরিয়ে দেওয়ার অধিকার রাখেন, ফেরাতে পারবেন, এই অবস্থাকে বলা হয় যে তালাক রাজি। অর্থাৎ এক তালাক দিয়ে তিন হাইজ পর্যন্ত, যাদের যেসব মহিলাদের হাইজ আসে, আর যেসব মহিলাদের হাইজ আসে না, নাবালিকা অথবা এমন বয়সে চলে 50 বছর বয়স হয়ে গেছে এখন হাইজ বন্ধ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন, হ্যাঁ কি বলেছেন বলতে পারেন, তিন মাস, আগের আয়াতে আসছে সালাফাত আসর, এই তিন মাস। এই জন্য অনেকে তিন মাস তিন মাস বলে, তিন হাইজ অনেক সময় তিন মাস থেকে কমে হয়ে যেতে পারে, আবার বেশি কমিতে পারে, হাইজের ক্ষেত্রে কাছাকাছি তিন মাস। কিন্তু যাদের হাইজ আসে না ওদেরকে তিন মাসের কথা আল্লাহ পাক বলেছেন। এই তিন মাস কোথায় থাকবে, এক তালাক দিলেন স্ত্রীকে আর দেওয়ার পরে কোথায় থাকবে আপনার স্ত্রী, হ্যাঁ স্বামীর বাড়িতে না পাঠিয়ে দিতে হবে বাবার বাড়ি। আমাদের জাহেল মানুষেরা কি করে, তালাক দিয়ে যা তোর বাড়ি বাবার বাড়ি যা, দিলে ধাক্কা দিয়ে তাড়িয়ে না। আল্লাহ বলছেন লা তুখরিজু হুন্না মিন বুয়ুতিহিন্না, তাদেরকে তাদের বাড়ি থেকে ঘর থেকে বের করে দিও না, নিষেধ। স্বামীদেরকে বলা হচ্ছে যে না, তালাক দিলে স্ত্রীদেরকে বাড়ি থেকে বের করে দেবে না, আচ্ছা হতে পারে যে ওরা করে দেরি চলে যেতে পারে, তুমি তালাক দিয়েছো তোমার বাড়ি থাকবো, থাকবো না। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াখরুজ, না ওরাও বের হবে না, না ওদের জন্য বের হওয়া যায় না, বেরিয়ে যাবে না, স্বামীর নজরের সামনেই থাকতে হবে। কিন্তু স্বামী স্পর্শ করতে পারবে না, তালাক দিয়েছো তুমি, যদি তালাক হবে অটল থাকো, যেন আমি তালাকেও পড়ি, আমি তালাক থেকে ফিরিয়ে নিচ্ছি না, তাহলে স্পর্শ করতে পারবে না। না ওদেরকে বের করতে পারবে না, ওরাই বেরিয়ে যাবে, তবে আল্লাহ সুস্পষ্ট অশ্লীলতার কাজ যদি করে, প্রকাশ্য অশ্লীল কাজ করছে, অশ্লীল কথা বলছে, আল্লাহ শুধু করছে বলেননি, আইয়া তিনা নিয়ে আসে, ভাষার মাধ্যমে অশ্লীল ভাষা নিয়ে আসলো, অথবা আচরণ অশ্লীল আচরণ করলো, অশ্লীল কাজ করলো, ফাহেশা। ফাহেশা কাকে বলবেন? যদি স্পষ্ট প্রকাশ্য ভাবে অশ্লীল কাজ করে তাহলে তোমরা বের করে দিতে পারো। আল্লাহ তাহলে তালাক দেওয়ার পরে এখনো ফিরিয়ে নেওয়ার মতো সময় আছে, এই তিন হাইজের মধ্যে বা তিন মাসের মধ্যে আছে, এর মাঝে আল্লাহ পাকের বিধান হচ্ছে যে বাড়ি থেকে বের করতে পারবেন না, কিন্তু যদি অশ্লীল কাজ করে অশ্লীল কথা বলে তাহলে বের করতে পারবেন। কি অশ্লীল কাজ? হ্যাঁ, কি অশ্লীল কাজ? জেনা। বেশ কয়েকজন সাহাবায়ে কেরাম জেনা দিয়ে এর তাফসীর করেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, ইবনে আব্বাস, সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব, প্রখ্যাত তাবেঈ, ইমাম শাবি, হাসান বসরি, ইবনে সিরিন, মুজাহিদ, ইকরামা, সাইয়্যিদ ইবনে জুবায়ের, অনেকেই তারা তাফসীর করেছেন যে যদি জেনা করে তালাক দিয়েছেন, আর দেখা গেছে যে ওই দিকে ও গোপনে গোপনে আনন্দ কাউকে টেলিফোন করা শুরু করেছে, এখন থেকে লাইন করা শুরু করেছে, এক তালাক দিয়েছে, এখনো তিন মাস, তিন হাইজ আপনার ইফতিয়ার আছে, আপনি ফিরে নিতে পারেন, জেনায় লিপ্ত হয়েছে, তাহলে বাড়ি ফিরে বের করে দিতে পারেন, তোর বাবার বাড়ি চলে যা, আমার বাড়ি থাকবে আর তুমি অশ্লীল কাজ করবে, এটা চলবে না, রাখা যাবে না। আরে জেনা, আর এছাড়াও তাফসীর করেছেন অন্য অন্য আর বেশি কিছু সাহাবায়ে কেরাম, যেমন ওবাইদিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস, তাবেঈদের মধ্যে ইকরামা, তারা তাফসীর করেছেন যে এছাড়াও অশ্লীলতা হচ্ছে যে ওই মহিলা যদি তার শ্বশুর শাশুড়িকে গাল দেয়, স্বামীর বোনের আছে ওদেরকে অশ্লীল অকথ্য ভাষায় গালি দেয়, অশ্লীল কথা গালি গালাজ করে, অশান্তি সৃষ্টি করে, তাহলে বাড়ি থেকে বের করে দেওয়া যেতে পারে। আপনার মাকে যদি গাল নেয়, তালাক দিয়ে রেখেছেন আর এখনো চিন্তা মনে আছেন যে সেও যদি তোবা করে নেয়, সংশোধন করে নেই, ভুল স্বীকার করে নেয়, আমি রেখে নেব, আর আমিও চিন্তা ভাবনা করছি, ওর মধ্যে যদি আপনার মাকে গালাগালি করে অকথ্য ভাষায়, আল্লাহ বলছেন এটা ইল্লাই আকিনারি ফাহিশাতি মুবাইনা, প্রকাশ্য অশ্লীলতার সামিল সাহাবায়ে কেরাম তাফসীর করেছেন। তাহলে এইরকম যদি আচরণ করে তাহলে বাড়ি থেকে বের করে বলে বাবার বাড়ি তুমি চলে যাও, তোমার ভাইদের বাড়ি চলে যাও, আর না হলে বাড়ি থেকে বের করা মুতাল্লাকা রাজিয়া, এমন তালাক প্রাপ্ত স্ত্রী যে এখনো রাজাতের পিরিয়ডে আছে, এখনো ফিরিয়ে নিতে পারবেন, তাকে বাড়ি থেকে বের করা স্বামীর জন্য জায়েজ নয়, তার জন্য ব্যবস্থা করে দিবে থাকার, যাতে করে এমন না হয় তালাক দেওয়ার পরে আবার তা ফিরিয়েও নিতে চান না, সহবাস করে ফেলছেন না, এই জন্য আলাদা ঘরের ব্যবস্থা করে দেন, অথবা আপনার মায়ের ঘরে থাক, আপনার বোনের ঘরে থাক। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াকিলকা হুদুদুল্লাহ, এটি হচ্ছে আল্লাহ পাকের সীমারেখা, হুদুদ, হুদুদ মানে বর্ডার, হাদের জমা হচ্ছে হুদুদ, হাদ মানে দণ্ডবিধান হয় আর হদ মানে সীমানা হয়, যে দেশের বর্ডার গুলিকে হুদুদ বলা, হুদুদ সৌদিয়া, সৌদি আরব বর্ডার, হুদুদ বাংলাদেশ, বাংলাদেশের বর্ডার, তো আল্লাহ পাকের সীমারেখা বা আল্লাহ পাকের সীমানা হচ্ছে এগুলি, হালাল হারাম তোমরা বের করতে পারবে না, কিন্তু এরকম যদি অন্যায় কাজ করে সেই কাজ করে তাহলে বের করতে পারবে, তালাক দিবে এই সময়গুলিতে, এগুলি আল্লাহ পাকের সীমারেখা। অমাইয়াতা আদা হুদুদ আল্লাহ, যে ব্যক্তি আল্লাহ পাকের এই সীমানাকে অতিক্রম করবে, ফাকাদ যালামা নাফসাহ, সে নিজের উপরেই জুলম করল, অত্যাচার করল, সে জালেম, তাহলে যে কোনো গুনাহগার হচ্ছে জালেম, যে কোনো গুনাহগার হচ্ছে জালেম, জালেম তিন প্রকার, এর আগে আমি বলেছি, কে বলতে পারবেন? জালেম হচ্ছে তিন প্রকার, এই তাফসীরে বলেছি, দেখি কেউ বলেন দেখি, কি কেউ বলবেন না? জালেম তিন প্রকার, সবচেয়ে বড় জালেম কে? মুশরিক, ইন্না শিরকা লাযুলমুন আযীম, সুতরাং মুশরিক যে আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, অন্যকে সিজদা করে, অন্যের দোয়ায় পড়ে, অন্যের কাছে সাহায্য কামনা করে, অন্য অন্যের জন্য জবাই করে, অন্যের জন্য মান্নত করে, মুশরিক সবচেয়ে বড় জালেম যে আল্লাহর তৌহিদকে নষ্ট করে, একত্বকে নষ্ট করে। দ্বিতীয় জালেম হচ্ছে যে আল্লাহর বান্দাদের তো জুলুম করে, চুরি করে, ডাকাতি করে, বেঈমানি আত্মসাৎ করে, মানুষকে মারধর করে, অকথ্য ভাষা বলে, অশ্লীল কথা বলে, কাউকে খুন করে ইত্যাদি, হচ্ছে জালেম যে বান্দার উপর জুলুম করে। আর তিন নম্বর জালেম হচ্ছে যে জালেমের কথা এখানে আল্লাহ বলেছেন, অমিয়তা হুদুদ আল্লাহ, যে ব্যক্তি আল্লাহ পাকের সীমারেখা আকে লঙ্ঘন করলো, সে ব্যক্তি কি করলো, নিজের ওপর জুলুম করলো। যে কোনো কাবিরা গোনা, এমনকি সাগিরা গোনাও যদি খুব বেশি করে, সে জুলুম করলো নিজের উপর, সে জালেম। তাহলে বেনামাজি জালেম, যদিও তার এক পয়সা খায় না, বেনামাজি জালেম। রোজা রাখেন রমজানের দেহ জালেম, ওর চেয়ে বড় জালেম বেনামাজি। যে ব্যক্তি হজ ফরজ হয়েছে হজ করে না, জালেম জি। জাকাত ফরজে জাকাত দেয় না, জালেম। এইভাবে আল্লাহর হকের ক্ষেত্রে বাজবানের ফরজ অজবের ক্ষেত্রে, যে ব্যক্তি ফরজ অজব নষ্ট করে অথবা যে কোনো হারাম নাজাজ কাজ করে, বান্দার কারো ক্ষতি করলো না, কিন্তু একজন মানুষ অশ্লীল ছবি দেখছে, সে কারো ক্ষতি করেছে নিজের বাড়িতে বসে অশ্লীল ছবি দেখছে, অন্য কারো ক্ষতি করেছে, বাহ্যিক তো অন্য কারো ক্ষতি করেনি, অন্য কারো তো ভুল করেনি, আমার পয়সা দিয়ে আমি এই বান্ধে কাজ করছি, সে জালেম। তারপর আল্লাহ বলছেন যে তুমি জানো না, হতে পারে আল্লাহ পাক এর পরে কোন নতুন অবস্থা তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ, এই আয়াত কিন্তু ব্যাপক, যদিও এখানে কোন ক্ষেত্রে বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে তোমাদের স্ত্রীদেরকে তালাক দেওয়ার পরে বাড়ি থেকে কি করবেন না, বের করবেন না। এর কারণ হিসাবে কেন বের করবে না, এতে হিকমত কি আছে, রহস্য কি আছে, লাতাদেরি তুমি জানো, হতে পারে যে এরপরে আল্লাহ পাক নতুন কিছু অবস্থা তৈরি করে দেবেন, অর্থাৎ তোমার স্ত্রী হয়তো বাঁকা চলে খুব সোজা হয়ে গেছে, সুযোগ দিলে তুমি, আর তোমার বাড়িতে যদি না থাকে, ও যদি সারাদিন কান্নাকাটি করে, তার বাবার বাড়ি গিয়ে ভাইয়ের বাড়ি গিয়ে খোঁজ খবর পাচ্ছ না, সঠিক খবর পাচ্ছ না, আশেপাশ থেকে হয়তো তার বিরোধী মহিলারা আছে, উল্টো খবর তোমার কাছে পৌঁছাচ্ছে, না না না তোমার ব্যাপারে আরো শক্ত, তোমাকে গালাগালি করে, অথচ তোমার জন্য কান্না করেছে, দেখেন সংশোধন হওয়ার সুযোগ পাওয়া গেল না। আল্লাহ বলছেন বাড়ি থেকে বের করি না, তোমার বাড়িতে রাখো, এবং তারাও বেরিয়ে যাবে না, কারণ হতে পারে যে আল্লাহ পাক কোনো নতুন কিছু তৈরি করে আল্লাহ ইহুদেশা নতুন কিছু তৈরি করে দেওয়া, বাদা জালিক আমরা কোন অবস্থা কোন কাজ, আল্লাহ পাক হতো দুজনের মতে মিল হয়ে যাবে, আর দুজনের আবার ভালোবাসা জন্মে যাবে, আবার দাম্পত্য জীবন সুখী হয়ে যাবে। তারপর আল্লাহ পাক রব্বুল বলছেন ফায়দা বালাগনা আজালাহুন্না, যখন তাদের ইদ্দত শেষ হতে যাবে, আজাল মানে, আজাল মানে সময়, মানুষের মত কে আজাল বলা হয়, ফায়দা যা আজাল হুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন, যখন তাদের মৃত্যুর সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতা, মুহূর্ত বিলম্ব করা হবে না, ওয়ালা ইস্তাকদিমুন, আর মুহূর্ত আগে বাড়িয়ে দেওয়া হবে না, সময়ের আগে পরে হবে না, যেই সময় নির্ধারিত সেই সময় মত আসবে। আজাল তাহলে সময়, এখানে আল্লাহ পাক আজাল কি অর্থ বলেছেন, ফায়দা বালাগ না আজাল হন না, যখন ওই তালাক প্রাপ্ত মহিলারা তাদের সময়ে পৌঁছে যায়, মানে ইদ্দত এখন পার হতে যাচ্ছে, শেষ হতে যাচ্ছে, শেষ হয়ে গেলে তো হাত ছাড়া হয়ে যাবে। একজন মহিলার ইদ্দত হচ্ছে তিন হাইজ, তিন হাইজ শেষ হতে যাচ্ছে, বা তিন তোহর, তিন হাইজ কিছু ফোকাহায় কেরামদের নিকটে, যেগুলি ঋতুবতী মহিলা, আর যারা অন্যরা যারা বলেছে যে করো মানে আল্লাহ বলছেন যে তালাক প্রাপ্ত নারীদের ইদ্দত হচ্ছে তিন কুরু। এ করোর তাফসীর করতে গিয়ে ইমাম শাফি বলেছেন না তোহর, তাহারা পবিত্রতা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ অন্যরা বলেছেন যে হাইজ, হাইজই ধরেন অথবা তোহরই ধরেন, হাইজ ধরলেই ভালো, কারণ হাইজের সময়টা অল্প সময়, এই তিন হাইজ পার হয়ে গেলে তোহর অনেক সময় লম্বা হয়ে যেতে পারে, তিন হাইজ এটা হচ্ছে সময়, যখন এই ফায়দা বালাগ না যাল হন না, এই তিন হাইজ অতিক্রম করতে যাচ্ছে, এখনো শেষ হয়ে যায়নি, শেষ হলে কিন্তু কি হয়ে যাবে, কি হবে, তালাক তো হয়ে গেছে, যেদিন তালাক দিন সেদিনই তালাক হয়ে গেছে। তালাক দেওয়ার পরে তিন হাজ শেষ হয়ে যা শেষ হয়ে গেল, কি হলো এখন? বায়না হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল। এখন তালাকে রাজি কতক্ষণ ছিল? যতক্ষণ পর্যন্ত ফিরিয়ে নেওয়ার আপনার ইখতিয়ার ছিল, অধিকার ছিল। তিন হাইজ শেষ বা তিন মাস, যাদের হাইজ আসে না, তিন মাস শেষ, তার মানে সময় শেষ, এখন তালাক বায়েন হয়ে গেল, মানে বিচ্ছিন্ন হয়ে গেল। এখন এক তালাক দিয়ে বায়েন আপনারটাই বিচ্ছিন্ন হয়ে গেল, এখন আর আপনার স্থির নয়, এখন আপনার অধিকার নেই যে আমি বিয়ে করব। আপনি প্রয়োজন দিতে পারেন, একটা প্রস্তাব পাঠালেন, আরো দশজন পাঠালো, যেখানে ইচ্ছা মেয়ের বাবা অথবা মেয়ে পছন্দ করে সেখানে বিয়ে করবে। মেয়ের এখতিয়ার আছে পছন্দের ক্ষেত্রে, কিন্তু মেয়ের এখতিয়ারের ওপরে তার অভিভাবকের এখতিয়ার, ওলির এখতিয়ার থাকবে, মনে রাখবেন এই বিষয়টি। এই বিষয়টিকে সঠিকভাবে না বোঝার জন্য আজকাল শরীয়ত বিরোধী বিবাহ হচ্ছে কোর্ট ম্যারেজ। মেয়ে একা পালিয়ে গেল আর গিয়ে কোর্টে গিয়ে বিবাহ করে নিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন এবং এই বিবাহকে বাতিল বলেছেন। লা নিকাহ ইল্লা বিওয়ালিইন, অভিভাবক ছাড়া, লিগ্যাল গার্জেন, অভিভাবক, বাবা বেঁচে থাকতে আর অন্য কেউ অভিভাবক নয়। অন্য কাউকে যদি দায়িত্ব না দেয়, তা বাবা যদি দায়িত্ব দিয়ে দেয়, আমি বৃদ্ধ মানুষ অথবা আমি ব্যস্ত মানুষ, আমার বড় ছেলেকে দায়িত্ব দিয়ে দিচ্ছি অথবা আমার বড় ভাইকে দায়িত্ব দিয়েছেন বা অমুক আলেম সাহেবকে দায়িত্ব দিয়ে দিচ্ছি, উকিল বানিয়ে দিচ্ছি, সেটা আলাদা কথা। কিন্তু নিজে বেঁচে থাকতে অন্য কেউ, বাবা রাজি নেই, ওর বড় ভাইকে সাথে নিয়ে রাজি করে কোন রকম নিয়ে গিয়ে বিবাহ পড়িয়ে দেবেন, এসব কাজ হচ্ছে আমাদের দেশে। অথবা ওলি নেই, একা মেয়ে পালিয়ে গেল আর বিয়ে হয়ে গেল, এইসব হচ্ছে, রাত দিন ঘটতে আছে। লা নিকাহ ইল্লা বিওয়ালি, কোন নিকাহ নেই, বিবাহ নেই। এই তো ছোট্ট হাদিস, বড় হাদিস শোনাই এই মর্মে। আইয়ামা ইমরাতিন নাকাহাত নাসলাহা বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। যে কোন মহিলা নাকাহাত নাসলাহা বিগাইরি ইজনি ওয়ালিহা, ওয়ালির বিনা অনুমতিতে যদি বিবাহ করে নেয় নিজেই গিয়ে, তার নিকাহ হচ্ছে ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, নিকাহ বাতিল। সুতরাং এই বিবাহ হবে না সহি হাদিসের আলোকে। তো বলছিলাম যে আল্লাহ পাক কি বলছেন, ফায়েজা বালাক না জালাহুন্না, যখন তাদের ইদ্দতের সময় সীমায় পৌঁছে যাবে, সময় শেষ হতে যায়, এখনো শেষ হয়নি, কারণ সময় শেষ হয়ে গেলে তো গেল, শেষ হয়ে গেছে, সময় শেষ হতে যাচ্ছে, এখন তোমার এখতিয়ার, ফামতে কোহন নাবি মারুফিন, এখন সদাচরণের সাথে ভালো ব্যবহারের সাথে তাকে রেখে নাও, যদি রাখতে হয়। আউফারে কোহন নাবি মারুফ, অথবা তাকে পৃথক করে দাও বা তাদের থেকে পৃথক হয়ে যাও, যে মারুফিন সদাচরণের সাথে, ছেড়ে দিলেও তাহলে ছেড়ে দিব, সুতরাং তোমার ভর করি, একে আর এর মানি জিত করে লাভ কি, লাজ্জিত মারি, গালিগালাজ করি, যেটা হচ্ছে আজকাল অধিকাংশ বদমাশদের চরিত্র। না, আল্লাহ পাক কত সুন্দর আখলাক শিখিয়েছেন, যদি রাখতে হয় তো ভালোভাবে রাখো, আর যদি ছেড়ে দিতে হয় ফারে কোন না, তাও বে মারুফ, ভালো আচরণের সাথে। এই ভালো আচরণে তাফসীর করেছেন সাহাবায়ে কেরামগণ, যে তার সাথে কিছু হাদিয়া উপঢৌকন দিয়ে দাও, শাড়ি দিয়ে দাও, শাল দিয়ে দাও, চাদর দিয়ে দাও, এটা কিছু টাকা পয়সা দিয়ে দাও, এইভাবে কিছু দিয়ে দাও, এবং ভাষার দিক দিয়েও যাতে করে ভালো আচরণ হয়। শুধু ভাষার ভালো আচরণ নয়, এর সাথে সাথে তারা হাদিয়া উপহার দিয়েছেন, যে বিদায় করছি স্ত্রীকে, বিদায় করছি, রাখা সম্ভব হবে না, একে ভালো আখলাক চরিত্রের সাথে এবং তার সাথে কিছু একটা হাদিয়া তোফা উপহার দিয়ে বিদায় করি। এ হচ্ছে ইসলাম, আর এ হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের আদর্শ। আর তার সাথে সাথে তোমরা সাক্ষী রাখবে তোমাদের মধ্য থেকে যারা ন্যায়পরায়ণ ব্যক্তি তাদেরকে। তাহলে জওয়াই আদল, আদল হইতে হবে, আদল মানে ন্যায়পরায়ণ, মানে আমরা বাংলা ভাষায় ন্যায়পরায়ণ করছি, কিন্তু ন্যায়পরায়ণ শরীয়তের ভাষায় এমন নয় যে একজন বেনামাজি কিন্তু লোকটা নেই যে কথা বলে না, এরকম নয়। আসলে আদল বলা হচ্ছে আল মুসলিম আল বালেক, সাবালক হইতে হবে, মুসলিম হইতে হবে, তাহলে কোনো কাফের সাক্ষী হবে না, মুসলিমদের বিবাহতে একটা কাফের সাক্ষী না হবে না, মুশরিক সাক্ষী না, সাক্ষী হবে না। আল বালেক সাবালক হইতে হবে, তার না বালক, 12 বছরের ছেলে, চল তোকে আজকে সাক্ষী আছে, ভালো মিষ্টি খাওয়াবো, মিষ্টি হবে সাক্ষী, না চলবে না, সাবালক হইতে হবে। আচ্ছা, তারপরে আল আকিল, বিবেক সম্পন্ন হইতে হবে, তাহলে পাগল, মানে মাঝে পাগল হয়ে যায়, ওই পাগল অবস্থাতে নিয়ে চলে গেছে, ও কি জানে, তো পাগল সাক্ষী হবে না। আর সালেম মিন আসবাব ফিস্ক, কোন রকমের ফাসেক না হয়, মদকর সাক্ষী হবে না, বেনামাজি সাক্ষী, চার রাত নামাজ পড়ে, ফজর পড়ে না, সাক্ষী হবে না ইসলামের সাক্ষী। মুসলিম হইতে হবে সমস্ত ফাসেকি কাজ থেকে মুক্ত হইতে হবে। আসসালামু মিন আসবাবিল ফিস্ক ওয়াল মুরুওয়া। তো আল্লাহ পাক বলছেন যে সাক্ষী রাখবে, তাহলে তালাকের ওপরে সাক্ষী রাখতে হবে, ফিরে নিতে হলেও সাক্ষী রাখতে হবে। এসব ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন ওয়াশহাদু যাওয়াই আদলিম মিনকুম, তোমাদের মধ্য থেকে যাওয়াই যাওয়া জওয়ানে থেকে আছে, মানে তাসমিয়া, দুইজন নাই পরায়ণ ব্যক্তিকে সাক্ষী রাখবে। ওয়া আকিমুশ শাহাদা, আর তোমরা সাক্ষীকে আল্লাহ শাহাদাতকে সাক্ষ্য প্রদানকে আল্লাহর জন্য প্রতিষ্ঠিত করবে, অর্থাৎ সাক্ষী দেবে সত্য সাক্ষী দেবে, মিথ্যা সাক্ষী দেবে না। আজকাল অধিকাংশই মিথ্যা সাক্ষী হয়, সাক্ষী যাদেরকে বানিয়ে নিয়ে আসা হয়, ব্যবসাদের ক্ষেত্রে বাদ দেন, আরো ধন সম্পদ টাকা পয়সা জমি জায়গার ক্ষেত্রে, খুনের কেস অন্যান্য কেসে সাক্ষী সঙ্গী সব মৃত্যুর সাক্ষী। ওই উকিল, পয়সা খাওয়া উকিল, ওই পশ্চিমা ওকালতি যে পড়ে রেখেছে LLB, যা শিখিয়ে দিয়েছে ওইভাবে সাক্ষী দিতে হবে, ঘটনা কি ঘটেছে ওটা দেখান, আসলে কি হয়েছে ওই সব না। এ হচ্ছে বর্তমান যুগে মানবরচিত বিধানের অবস্থা। আল্লাহ বলছেন ওয়াকিম শাহাদা লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শাহাদাতকে তোমরা সাক্ষীকে কায়েম করবে, সাক্ষ্য প্রদান করবে, সত্য সাক্ষী সাক্ষ্য প্রদান করবে। যালিকুম ইউআযাবিহি, এই উপদেশ তোমাদেরকে দেওয়া হচ্ছে, এটি হচ্ছে আল্লাহ পাকের উপদেশ, আল্লাহ পাকের ওয়াজ। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রাখে, বিশ্বাস রাখে আর পরকালে বিশ্বাস রাখে, তাদেরকে এই সাক্ষী দেওয়া হচ্ছে। আল্লাহর প্রতি বিশ্বাস আছে, মিথ্যা সাক্ষী দেবে, আল্লাহর প্রতি পরকালের প্রতি বিশ্বাস আছে, জবাবদেহি করতে হবে, আর তুমি ন্যায়কে অন্যায় করবে, অন্যায়কে ন্যায় করবে না, সত্য সাক্ষী দেবে, শাহাদাতকে আল্লাহর সন্তুষ্টির জন্য কায়েম করবে। অমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল আল্লাহু মাখরাজা, এবং যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য বা তাদের জন্য রাস্তাকে খুলে দেবেন, রাস্তা করে দেবেন। আল্লাহ পাক তালাকের ক্ষেত্রে স্বামী স্ত্রীর সামনে আছে, তালাক দেনেওয়ালা আর যে তালাক প্রাপ্তা দুইজনের সামনে আছে, এই দুইজনকে বিশেষ করে, আর এই দুইজনের দুই পক্ষে যে আত্মীয় স্বজন আছে তাদেরকে আর সমস্ত মুসলিম উম্মাকে আল্লাহ বলছেন অমাইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করবে, ইয়াজ আল্লাহ মাখরাজা, তাদের জন্য আল্লাহ পাক রাস্তাকে সুগম করে দিবেন, প্রশস্ত করে দিবেন, মাখরাজ আল্লাহ বের করে দিবেন, কোন রাস্তা বের করবেন। সুতরাং প্রথম দেন স্বামী স্ত্রী থেকে, স্বামীকে বলা হচ্ছে, অনেক সময় স্বামী স্ত্রীকে ভালোবাসে, কোনো মতেই ছাড়তে চাই না, কিন্তু স্ত্রী থাকতে চাই না, স্ত্রী ভালো আচরণ মোটেই করতে চাই না, স্ত্রী রাখার মতো মোটেই নয়, কিন্তু এত ভালোবাসে যে হাই রে কেমন করে কে ছেড়ে থাকবো, এরকম অনেক সময় অবস্থা হয়। আবার এর বিপরীত অনেক সময় হয়, স্বামী রাখতে চায় না কিন্তু স্ত্রী ওর জন্য মনে হচ্ছে মরে যাবে, থাকতে পারবে না, হাঁটসই করে দেবে। আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন এই দুজনকে প্রথম, তারপর দুইজনের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে, আর সকলকে বলা হচ্ছে আম কথা যে আল্লাহকে ভয় করো, তাকওয়া যদি অর্জন করতে পারো, আল্লাহ ভুলি যদি হইতে পারো, সংযত পাপমুক্ত জীবনযাপন করতে পারো, তো আল্লাহ তোমাদের রাস্তাকে সুগম করে দেবেন। হে মহিলা চিন্তা করিও না, এই স্বামীর চাইতে ভালো স্বামীর তোমার ব্যবস্থা করে দেবে। হে পুরুষ তুমি চিন্তা করিও না, এই স্ত্রীর চাইতে অনেক ভালো স্ত্রী তুমি পাবে, চিন্তা করিও না, যথেষ্ট নয় কি? আল্লাহ পাক বলছেন যথেষ্ট নয় আমাদের জন্য, তাকওয়া অবলম্বন করেন, ইয়াজ আল্লাহ মাখরাজ, আল্লাহ অবশ্যই রাস্তা বের করে দেবেন। ওয়ায়ারযুকুহু, তারপর আল্লাহ পাক বলছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর একটা দেবেন এবং তাকে রেজেক দেবেন এমন ক্ষেত্র থেকে, এমন উৎস থেকে, লা ইয়াহতাসিব সে কল্পনাও করেনি। রেজেক মানে শুধু খাবার না, রেজেক মানে মহিলাদের জন্য, রেজেক মানে এর আগে বলেছি আর রিস্ক মানে হচ্ছে নসিব মানে ভাগ, আল্লাহ পাক তার ভাগে এমন স্বামী দিল যে শান্তি আর শান্তি, এর আগের স্বামী নিয়ে বড় অশান্তিতে ছিল, এমন স্ত্রী দিল যে শান্তি আর শান্তি, এর আগের স্ত্রী নিয়ে সে পেরেশান ছিল। আল্লাহ বলছে মনে হয়েছিল চিন্তা করিও না, এমন ক্ষেত্র থেকে আল্লাহ রিজিক দিবেন যে কল্পনাও সে করতে পারেন, স্ত্রীও কল্পনা করতে পারে এত ভালো স্বামী পাবো, আর স্বামীও কল্পনা করতে পারে যে এত ভালো স্ত্রী পাবো, আমার রোজগুলো হয়েছে, আমার ক্ষেত্রে আমার স্ত্রী বাড়াবাড়ি করেছে বা মহিলা আর ক্ষেত্রে স্বামী বাড়াবাড়ি করেছে, আল্লাহ তাকে ভালো রিজিকের ব্যবস্থা দেবেন, কল্পনা করতে পারেন যে এমন পরিবারে আমি এসে সেট হয়ে যেতে পারি। ومن يتوكل على الله فهو حسبه এবং যেই ব্যক্তি আল্লাহর উপর আস্থা রাখবে ভরসা করবে তওয়াক্কুল করবে فهو حسب আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ তার জন্য যথেষ্ট হাসব এই জন্য কোরআনে কারিমে এই দোয়া শেখানো হয়েছে বিভিন্ন ক্ষেত্রে হাসবি আল্লাহ ওয়া নিমাল ওয়াকিল মা হাসবুনা আল্লাহ বহুবচন দিয়ে ওয়া নিমাল ওয়াকিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াতে রয়েছে মুমিনদের দোয়াতে রয়েছে আম্বিয়া এবং রসুলগণের দোয়াতে রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াতে রয়েছে হাসবি আল্লাহ ওয়া নিমাল ওয়াকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট নিশ্চয় আল্লাহ পাক তার আদেশ পর্যন্ত বা তার কাজ পর্যন্ত পৌঁছবেন অর্থাৎ আল্লাহ যা করতে চান সেখান পর্যন্ত আল্লাহ পৌঁছবে আল্লাহ যদি আপনাকে কোথাও পৌঁছাতে চান পৌঁছাবেন কেউ বাধা দিতে পারবে না আল্লাহ যদি কোনো মহিলাকে কোথাও পৌঁছাতে চান অবশ্যই পৌঁছাবে কেউ বাধা দিতে পারবে না জুলুম অত্যাচার করে আর বাড়াবাড়ি করে সীমা লঙ্ঘন করে কেউ কারো ক্ষতি করতে পারবে না আল্লাহ ইন্নাল্লাহ বালে গামরিহি কত স্পষ্ট আল্লাহ তাগিদ সাহিন না নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাজ পর্যন্ত অবশ্যই পৌঁছিবেন আম্বিয়া মুরসালগণের জীবনী দেখেন স্বয়ং নবী সাল্লামের জীবনী দেখেন কোথায় ইউসুফ আলী সাল্লাম চিন্তা করেন খুঁজে ফেলে দেওয়া হলো ইন্নাল্লাহ বালে গামরিহি আল্লাহ পাক পৌঁছাতে চেয়েছেন হ্যাঁ রাজপ্রাসাদে বাদশাহ বানিয়ে দিলেন নবী করিম সাল্লাহ সাল্লাম কি একশো উঠের পুরস্কার মেরে দেবো শেষ করে দেবো ইন্নাল্লাহ বালে গামরিহি আল্লাহ পাক কোথায় পৌঁছে দিলেন আট বছরের মধ্যে মক্কা বিজয়ের জন্য এসে হাজির আর মক্কা বিজয় সামনে কেউ দাঁড়াবার নেই তো আল্লাহ পাক যেখানে পৌঁছাতে চেয়েছেন এটাকে আপনার জীবনের বাস্তবায়ন করেন আপনি যদি আপনি সত্যি তাকওয়ার উপর থাকেন আল্লাহকে ভরসা করেন তো নিশ্চয়ই আল্লাহ পাক আল্লাহর যেখানে পৌঁছার উদ্দেশ্য রয়েছে আপনাকে নিয়ে সেখানে অবশ্যই পৌঁছাবেন আল্লাহ পাক বলা রাখেন কারজা আর আল্লাহ লেকুল্লে শাইন কাদরা নিশ্চয়ই আল্লাহ পাক প্রত্যেক বস্তুর একটি মাত্রা তৈরি করে রেখেছেন প্রত্যেক বস্তু লেকুল্লে শাই কাদরা মানে আল্লাহ পাক পরিমাণ মাত্রা একটা সৃষ্টি করে রেখেছেন যে এই মাত্রা পর্যন্ত পৌঁছিবে ওখানে আল্লাহ পাক পৌঁছাবে কারজা আর আল্লাহ লেকুল্লে শাইন কাদরা এর দ্বারা তকদির প্রমাণিত হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন তকদির নির্ধারিত রেখেছেন এই তকদির এই কাদার থেকে তারপরে মহান আল্লাহ পাক এক শ্রেণীর নারীদের ইদ্দতের কথা বলছেন ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মাহিদ মিন নিসাইকুম ইন ইরতাবতুম ফাইদ্দাতুহুন্না সালাসাতু আশহুর ওয়াল্লাহি লাম ইয়াহিদনা আল্লাহ পাক বলছেন ওই সব নারীরা ওয়াল্লাহি মানে ওই সব নারীরা জামা মুয়ান্নাস ওই সব নারীরা ইয়াইসনা মিনাল মাহিদ যারা ঋতু থেকে নিরাশ হয়ে গেছে ঋতু থেকে নিরাশ হয়ে গেছে কারা যাদের বয়স বেশি হয়ে গিয়ে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ হওয়ার পরে ঋতু বন্ধ হয়ে গেছে এরা হল ইসলাম আয়েসা বলা হয় এদেরকে আয়েসা আইন দিয়ে নয় আয়েসা মানে নিরাশ হয়ে যাওয়া মহিলা ওয়াল্লাহি আইসামিয়াল মাহিদ মিন নিসাইকুম তোমাদের নারীদের মধ্য থেকে যেসব নারীরা হাইজ থেকে ঋতু থেকে নিরাশ হয়ে গেছে ইনের তাবতুম তোমরা যদি দ্বিধাদ্বন্দ্বে থাকো সন্দেহে থাকো যে এদের ইদ্যুত কিভাবে ধরব যেসব মহিলাদের হাইজ হয় হাইজ না হয় ধরলাম তিন হাইজ ইদ্যুত পার হইল সালা সাতা করুন কিন্তু যেসব মহিলাদের হাইজ হয় না কারণ এই আয়াতের আগে ওই করুর আয়াত নাজিল হয়েছে তো হাইজ ধরলাম কিন্তু এসব মহিলাদের কেমন করে হাইজ আগে হইতো না পরে হইতো কখন হইতো কেমন করে ধরবো সন্দেহ হচ্ছে দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে ইনের তাবতুম ফাইদা তখন না সালা সাতা আসর তাদের ইদ্যুত হইল তিন মাস আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহ ইলাম ইয়াহিজনা আর ওই সব নারীদের ক্ষেত্রে ওই সব মেয়েদের ক্ষেত্রে ওলাম ইয়াহিজনা যাদের এখনো ঋতু আসেনি হাইজ হয়নি অর্থাৎ নাবালিকা নাবালিকা বিয়ে দিয়েছেন ছয় বছর সাত বছর আট বছর বিয়ে দিয়েছেন নয় বছর দশ বছর আছে এখনো মাসিক ঋতু আসেনি আর তালাক হয়ে গেল তাহলে কি ধরবেন আল্লাহ বলছেন সালা সাতাশ তিন মাস সিদ্ধত ওয়াউলাতুল আহমালে আর যদি গর্ভধারণকারিণী হামলের জামা হচ্ছে আহমাল উলাত উলার জামা হচ্ছে উলাত জামা মুয়ান্নাস বা উলাতুল আহমালে আর যেসব মহিলারা গর্ভধারণকারিণী আজালহুন্না তাদের ইদ্দত হইল আইয়াযানা হামলাহুন্না গর্ভ তাদের প্রসব করা পর্যন্ত তাদের হামল তাদের গর্ভ প্রসব করা পর্যন্ত অমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহ মিন আমরিহি ইউসরা এবং যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ পাক তাদের কাজকে সহজ করে দিবেন আল্লাহপাক ওখানে কি বললেন, তিনটি আয়াতে তিনটি সুসংবাদ দিয়েছেন, যেখানে সংকট দেখবেন আল্লাহকে ভয় করুন, আল্লাহ পাকের রব্বানি তিনটি নিয়ামতের কথা বলেছেন, প্রথম আয়াতে দুই নিয়ামতের কথা বলেছেন, আরো দুই আয়াতে দুইটি নিয়ামতের কথা, তাহলে মোট চারটি নিয়ামতের কথা আল্লাহ বলেছেন। কি বলছেন আল্লাহ পাক এখানে, অমায় ইস্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করবে, ইয়াজি আল্লাহ মিন আমরিহি ইউসরা, তার সমস্ত কাজকে আল্লাহ পাক কি করে দিবেন, সহজ করে দিবেন, আসান করে দিবেন। আগের আয়াতে কি বলা হয়েছে, অমায় ইস্তাকিল্লাহ ইয়াজি আল্লাহ মাখরাজা, রাস্তাকে সুগম করে দেবেন, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াতা, এমন জায়গা থেকে রিজিক দেবেন যে কল্পনা করতে পারিনি যে আমি এখানে পৌঁছতে পারি। তিনটি নিয়ামত হইল। আরেক আয়াতে আগে সামনে আসছে, অমায় ইস্তাকিল্লাহ ইয়াজি আল্লাহ আদেশ যে গর্ভধারণকারিণী হইলে এই ইদ্যত হইতে হবে। কি বললাম গর্ভধারণকারিণীর ক্ষেত্রে, হ্যাঁ সব পর্যন্ত, তাহলে এটা লম্বাও হইতে পারে আবার অল্প সময় হইতে পারে, তালাকের পরে মাত্র পনেরোদিন পরে গর্ভ প্রসব হয়ে গেল, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল, ইদ্যুৎ শেষ। জালে কামরুল্লাহ, এ হচ্ছে আল্লাহ পাকের আদেশ, আনজালাহ এলাইকুম, যা আল্লাহ পাক তোমাদের উদ্দেশ্যে নাজিল করেছেন, অমাইয়াত্তাকুল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ পাক তাদের গুণাগুলিকে মোচন করে দেবেন, ওয়ায়ুযিম লাহু আজরা, এবং তাদেরকে মহা পুরস্কার দান করবেন। তাহলে তাকওয়ার ফায়দাটা সূরায়ে তালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার ফায়দা চারটি না পাঁচটি হয়ে গেল, তাহলে এই আয়াতে দুটি, ইউকাফের আনুসাইয়াতে গুনাহ খাতা মোচন করে মাফ করে দেবেন আর মহা পুরস্কার দেবেন আল্লাহ পাক রব্বুল। এছাড়াও তাকওয়ার অনেক ফায়দার কথা কোরআনে কারিম উল্লেখ করেছে, ইন তাত্তাকুল্লাহ ইয়াজি আল্লাকুম ফুরকানা, তোমরা যদি আল্লাহকে ভয় করো তো আল্লাহ পাক তোমাদেরকে ফুরকান দান করবেন। সুবহানাল্লাহ, ইয়াজি আল্লাকুম ফুরকানা, হক বাতিলের মাঝে, ন্যায় অন্যায়ের মাঝে, ভালো মন্দের মাঝে পার্থক্য করা আল্লাহ তৌফিক দেবেন, অর্থাৎ সিরাতে মুস্তাকিম আল্লাহ রাখবেন। যার কাছে ফুরকান আছে, মানে যে ন্যায় অন্যায় পার্থক্য করতে পারে, নামাজবে নামাজি হয় পার্থক্য করতে পারে, যে ব্যক্তি তাওহীদ শিরকে পার্থক্য করতে পারে, যে ব্যক্তি সুন্নত বিদআতে পার্থক্য করতে পারে, যে ব্যক্তি ভালো মন্দে পার্থক্য করতে পারে, সে সিরাতে মুস্তাকিম থাকবে না, অবশ্যই সে সহজ সরল পথে থাকবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার অনেক উপকারী কথা কোরআনে কারিম উল্লেখ করেছে, এগুলি যদি আলোচনা করা যায় তো একটা বড় বক্তব্য দরকার আছে। আল্লাহ পাক আরেকটা বলছেন যে ওয়াত্তাকুল্লাহ ওয়ায়ুআল্লিমুকুমুল্লাহ, তুমি জ্ঞান শিখতে চাও, জ্ঞান অর্জন করতে চাও, ইলম হাসিল করতে চাও, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া যদি অর্জন করো তো আল্লাহ পাক ইলম দিবেন। কেউ বলতে পারে যে অনেক ফাসেক ফাজেরকে দেখছি, বড় বড় জ্ঞানী বিচক্ষণ হয়ে যাচ্ছে, অনেক আলেম দেখছি আমল ঠিক নেই, তারপরে ব্রেনি ভালো আর ভালো ইলম আছে, অনেক বিদাত আছে তারপরে এলিম আছেন না, কিন্তু ওই এলিমে বরকত নেই। সেই এলিম কার্যকরী এলিম, উপকারী এলিম, যেই এলিমের ফায়দা আছে, আপনার কাছে জ্ঞান আছে কিন্তু সেই জ্ঞানে বরকত নেই, সেই জ্ঞানে কোনো ফায়দা নেই। সুতরাং ওই এলিম, যেই এলিম সম্পর্কে নবী সাল্লাল্লাহু দোয়া শিখেছেন, আল্লাহ মিন আসালুকা ইলমান নাফিয়া, উপকারী এলিম, তা হচ্ছে যে এলিমের পরে আমল আছে, যে এলিমের সাথে আমল আছে। তো এলম এবং আমলের তৌফিক দেবেন ইনতাত্তাকুল্লাহ, যদি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। ইদ্যুৎ সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করা যাক, কারণ ইদ্যুতের কথা সুরায় তালাকের আয়াতগুলি দিয়ে অসম্পূর্ণ থেকে যাবে, সুরায় নিসার ওই আয়াতগুলি যদি উল্লেখ না করা হয় বা বাকারা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইদ্যৎ সম্পর্কে নারীদের চার ভাগে ভাগ করা যেতে পারে, এভাবে আল্লাহ পাক উল্লেখ করেছেন। প্রথম হচ্ছে গর্ভধারণকারিণী, হামিলা, গর্ভধারণকারিণী মহিলাদের ক্ষেত্রে যে কোন ধরনের মহিলা হোক না, গর্ভধারণকারিণী তালাকপ্রাপ্ত হোক অথবা বিধবা হোক, নারীদের দুই ভাগে ভাগ করে, ইদ্যতের ক্ষেত্রে দুই ভাগে ভাগ করে, এক হচ্ছে ইদ্যত হচ্ছে তালাকের ইদ্যত, আর এক ইদ্যত হচ্ছে স্বামীর এন্তেকালের ইদ্যত, বিধবা হওয়ার ইদ্যত। তো স্বামীর এন্তেকাল হোক অথবা তালাক হোক, এই উভয় ক্ষেত্রে যদি তালাকের সময় অথবা স্বামীর এন্তেকালের সময় গর্ভ ধারণকারিণী হয়ে থাকে কোন মহিলা, তাহলে তার ইদ্যত হচ্ছে এই আয়াত, যে আয়াত সুরায়ে তালাকে শুনলেন এখন উলাতুল আহমালে আজালহন্না আইয়াবান আহামলাহন্না, গর্ভধারণকারী এই মহিলার ইদ্দত হচ্ছে বাচ্চা ভূমিষ্ঠ হওয়া। দ্বিতীয় প্রকারের মহিলা এমন তালাকপ্রাপ্তা যেই তালাকপ্রাপ্তার হাইজ আসে, মাসিক ঋতু আসে, তাদের ক্ষেত্রে আল্লাহ কি বলেছেন? তিন করুর কথা বলেছেন। আল্লাহ বলছেন ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, এর আগে আয়াত শুনেছি, তালাকপ্রাপ্তা নারীরা অপেক্ষা করবে নিজেদেরকে নিয়ে তিন করু পর্যন্ত, অর্থাৎ তিন হাইজ, তিন ঋতু পর্যন্ত। সূরা বাকারা আয়াত নম্বর 228। তৃতীয় শ্রেণীর মহিলা হচ্ছে এমন মহিলারা বা এমন মেয়েরা যাদের হাইজ বন্ধ হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে হাইজ থেকে, বলা হয়েছে আল্লাহ ইসলামিয়াল মাহিজ, অথবা হাইজ এখনো আসেনি নাবালিকার, তাদের ক্ষেত্রে আল্লাহ পাক কি বলেছেন? এ আয়াত সূরা তালাকে শুনলেন, কি ইদ্দত? তিন মাস। আল্লাহ ইসলামিয়াল মাহিজ মিন নিসাইক নিরতাদ্দু ফাইদাতুহুন্না সালাসাতু আশহর আল্লাহ লাম ইয়াহিজনা, তিন মাস সালাসাতু আশহর। চতুর্থ প্রকারের মহিলা আর তারা হচ্ছে বিধবা। বিধবা, বিধবাদের ক্ষেত্রে বিধবাদের ইদ্দত কি বলবেন? দেখতে হবে যে বিধবা গর্ভধারণকারিণী কিনা। যখন বিধবা হচ্ছে স্বামী মারা যাচ্ছে তখন কি গর্ভধারণ করে আছে? যদি গর্ভধারণ থাকে তাহলে হ্যাঁ ইদ্দত হচ্ছে বাচ্চা প্রসব হওয়া। আর যদি গর্ভধারণকারিণী না হয় তাহলে তার ইদ্দত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন সূরা বাকারা আয়াত নম্বর 234, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম, তোমাদের মধ্যে যারা ইন্তেকাল করে যাবে, ওফাত পেয়ে যাবে, মারা যাবে, ওয়াযারুনা আযওয়াজা, এবং তাদের বিবিদেরকে ছেড়ে যাবে, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না, তারা নিজেদেরকে অপেক্ষাই রাখবে, মানে বিবাহ শাদী অন্য জায়গায় করতে পারবেন না, আরবাতা আশহরিন ওয়া আশরা, চার মাস দশ দিন। তাহলে বিধবার ইদ্দত, যদি বিধবার পেটে বাচ্চা না থাকে তাহলে ইদ্দত হচ্ছে চার মাস দশ দিন। এটি হচ্ছে সমস্ত আইম্মা কেরামদের মত। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তার একটি ভিন্ন মত ছিল, তার একটি ভিন্ন মত ছিল, তারপরে সাহাবী কেরামদের এই ক্ষেত্রে ইজমা ঐক্যমত হয়ে গেছে। তার ইজতিহাদ ছিল এক শ্রেণীর মহিলা সম্পর্কে, সেটা হচ্ছে যে পেটে বাচ্চা আছে আর স্বামী মারা গেছে, পেটে বাচ্চা আছে আর স্বামী মারা গেছে, এই ক্ষেত্রে কি বললাম আমরা সহি হুকুম হচ্ছে হানাফি শাফি মালিক হাম্বলি মুহাদ্দিসিন কারণ সবাই একমত এই ক্ষেত্রে যে বাচ্চা ভূমিষ্ঠ হলে ইদ্দত শেষ হয়ে গেল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন না না না, যদি তিন দিন পরে, এক ঘন্টা দুই ঘন্টা পরে স্বামী মারা গেল আর এক ঘন্টা পরে আধা ঘন্টা পরে বাচ্চা ভূমিষ্ঠ হইতে পারে, তাহলে ইদ্দত শেষ হয়ে যাবে, এর কেমন কথা হইল? তো তিনি এই জন্য বলতেন না আব আদুল আজালেন ধরব, দুই ইদ্দতের যেটা বেশি বিলম্ব আসে সেটাকে ইদ্দত ধরব, কারণ কোরআনে কারিমে স্বামী মারা গেলে এক ইদ্দত বর্ণনা করা হয়েছে কি চার মাস দশ দিন, যে শুনলাম এখনই ওল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া যারুনা আযওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাত আশহরিন ওয়া আশরা, চার মাস দশ দিন। আর আরেকটি আম হুকুম আল্লাহ পাক সূরা তালাক বলেছেন যে উলাতুল আহমালে আজালহুন্না যদি গর্ভধারণকারিণী হয় তাহলে গর্ভপ্রসব করা পর্যন্ত তাদের আজল, তাদের ইদ্দত, তাহলে দুটোর সমন্বয় হচ্ছে যে এই দুটোর মধ্যে যেটা বিলম্বে আসবে সেটাকে ইদ্দত ধরব। অর্থাৎ যদি এক মাসের মধ্যে বাচ্চা হয়ে গেল তাহলে আরেকটা ইদ্দত হচ্ছে চার মাস দশ দিন, তো কোনটাকে ধরবো ইদ্দত? চার মাস দশ দিনকে ধরব। আর যদি দেখা যায় যে নয় মাস পরে বাচ্চা হবে, চার মাস দশ দিন পার হয়ে গেছে, কোনটাকে ধরব? আবাদুল আজালেন, যেটা দূরের সেটাকে ধরব। এটা তার ব্যক্তিগত মত ছিল, কিন্তু অন্যান্য সাহাবাই কেরামরা তার বিপরীত মত পোষণ করেছেন। আর তারপরে ওর উপর ইত্তেফাক হয়ে গেছে যে সূরায়ে তালাক যেহেতু সূরায়ে নিসার পরে নাজিল হয়েছে, আর সূরায়ে তালাকের হুকুম এটি হচ্ছে আম হুকুম যে গর্ভধারণকারী হলে সর্বক্ষেত্রে এটা প্রাধান্য পাবে, যে গর্ভপ্রসব হলেই ইদ্দত শেষ হয়ে যাবে। সুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়া, এর ঘটনা হয়তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছেনি, এই ঘটনা যদি পৌঁছিত তাহলে তিনি এই ব্যাখ্যা করতেন না। তাহলে ইবনে আব্বাসের কাছে যদি কোনো হাদিস না পৌঁছে থাকে, এটা সম্ভাবনা থাকে, তো কোনো ইমাম সম্পর্কে যদি আমরা বলি বা কেউ কোনো মুহাদ্দিস বলে থাকে যে হতে পারে তার কাছে ওই হাদিস পৌঁছেনি, তাহলে কি বেয়াদবি হবে নাকি? না, ইমাম আবু হানিফা বা শাফি মালিক আহমদ সাহাবাই কেরাম কে তিনি জানেন, এরকম ধারণা করবেন? এমনি ভুল ধারণা আসে। যে কোনো মানুষ হতে পারে যে কোনো বিষয় তার কাছে পৌঁছেনি, ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ রাসূলুল্লাহ তাকে ওহী লাভ করেছে, সবকিছু তার মাধ্যমে এসেছে। বাকি যে কোনো সাহাবী হোক, তাবেঈ হোক, আর ইমাম হোক, আর মুহাদ্দিস হোক, আর ফাকিহ হোক, হতে পারে কোনো মাসলা সম্পর্কে সহি হাদিস তার কাছে পৌঁছেনি। সেই হাদিস শোনাই মাত্র কয়েকদিন পরে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল, তখন তিনি ইদ্দত থেকে মুক্তি পেয়ে গেলেন, আর তারপরে বিবাহ বসলেন। সুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা হাদিস বেশ কিছু হাদিসের কিতাবে রয়েছে, যে হাদিসটি আপনাদেরকে শোনানো দরকার। মুসনাদ আহমদে রয়েছে হাদিস, এমনকি বুখারী মুসলিমও রয়েছে। বুখারী মুসলিমের সংক্ষেপ আছে, হাদিসটি শোনা বলছে, আন্না সুবাইয়া আল আসলামিয়া, আসলাম গোত্রের সুবাইয়া নামক মহিলা, তুফিয়া আনহা যাওজাহা ওয়াহিয়া হামিল, তার স্বামী মারা যায়, সে অবস্থায় সে গর্ভবতী ছিল। ফালাম তামকুস ইল্লা লায়া, মাত্র কয়দিন পরে, ইল্লা লায়ালিয়া, কয় রাত, হয়তো এক এক সপ্তাহ হয়নি হয়তো, হাত্তা ওয়াজাত, তার বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল। ফালাম্মা তাআল্লাত মিন নিফাসিহা, নিফাস থেকে যখন পাক হয়ে গেল, হতে পর তখন পায়গাম আসতে শুরু হলো, বিয়ের প্রস্তাব আসতে শুরু হলো। আজকালকার মতো হিন্দু সভ্যতা নেই যে মুসলিম সমাজে, আমাদের উপমহাদেশে মুসলিম সমাজে হিন্দু সভ্যতা যে বিধবাকে বিয়েই করার মতো কেউ নেই, তালাক প্রাপ্তাকে বিয়ে করার মতোই কেউ নেই, একেবারে হিন্দুদের মতো সতীদাহের প্রথা, যে যা স্বামী মারা গেছে মানে এক আর কেউ বিয়ে করবে না, আর তালাক হয়ে গেছে মানে আরো কার বিয়ে করা যাবে না, যে অবস্থা আমাদের সমাজে। নবী সাল্লামের সাহাবায়ে কেরামের জামানায় যে কোনো লোকের স্ত্রী বিধবা হয়েছে, বিবাহ সাথে জেহাদের ময়দানে শহীদ হয়েছেন বড় বড় সাহাবায়ে কেরাম, তাদের স্ত্রীদেরকে অন্যরা বিয়ে করেছেন ইদ্দৎ পার হয়ে দিয়ে। এই অবস্থা থাকলে আমাদের সমাজে জিনা অনেক কম থাকত এবং এই নারীদের সমস্যা এত বেশি হতো না। তো যখন নেফাস থেকে পাক হলো, পায়গাম আসতে শুরু হলো, সস্তা জানাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর কাছে অনুমতি চাইলেন ফিন্নি কাহে, বিবাহের ক্ষেত্রে যে আল্লাহ অনুমতি দেন বিয়ে করতে পারি কিনা, আমি সাহায্যে আল্লাহ আনতান কে বিয়ে করতে পারো ফানা কাহা, তারপরে তার বিয়ে হয়ে গেল, তার বিয়ে হয়ে গেল। এই ক্ষেত্রে তার কোন আত্মীয় আবার বাধা দেওয়ার চেষ্টা করেছিল, এই হাদিসটিও রয়েছে। এই ক্ষেত্রে যে বলছেন যে ফাকাতাবু আব্দুল্লাহ বিন উমাইয়া ইখবার আন্না সুবাইয়া আখবারাতহু আন্নাহা কানাত তাহতা সাদ ইবনে খাওলা, সাদ ইবনে খাওলার স্ত্রী ছিল সে, ওয়া কানা মিম্মান শাহিদা বদরান, বদরে উপস্থিত হয়েছেন সেই সাহাবী, তার স্ত্রী ইদ্দত পার হতেই বিয়ে করেছেন, বদরের সাহাবী, যাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এ মালু মাশে তুম কাদ গাফার তুলাম, তোমরা আমল করো না করো তোমাদের মাফ করে দিয়েছি, তোমরা জান্নাত। 313 জন সাহাবী সম্পর্কে যারা বদরে হাজির হয়েছেন আল্লাহ পাক রব্বুল ঘোষণাই করে দিয়েছেন যে এরা জান্নাতি। আগে শুধু আশ্রম বসা 10 জন না, আশ্রম বসা এই জন্য বলা যে 10 জন একটি হাদিসে উল্লেখ করেছে তাদের নাম, কিন্তু সহি হাদিসে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক বলছেন বদরের যারা হাজির হয়েছে মুজাহিদিনদের সম্পর্কে যে তোমরা আমল করো, যা করবে করো, তোমাদের মাফ করে দেওয়া হয়েছে, মাফ করে দেওয়া হয়েছে তোমাদের। বদরে হাজির সাদ বিন খাওলা বলছেন যে ফাতুফি আনহা ফি হাজ্জাতুল ওয়াদা ওয়াহিয়া হামিল, বিদায় হজে তিনি ইন্তেকাল করেছিলেন, আর ওই মহিলা তার স্ত্রী গর্ভ অবস্থায় ছিল। ফালাম তানসাব আন ওয়াদা হামলা, তো একদিন পরে সে প্রসব করলো বাচ্চা বা রফাতে। ফালামতা আল্লাহ নেফাসা, নেফাস থেকে যখন পাক হলো, তাজাম্মালা তিলিল খুত্তাবে, তখন একটু মেকআপ করলো, তাহলে মেকআপ করা সাজা ভালো জিনিস, সে সৌন্দর্যতা গ্রহণ করতে লাগলো। ফাদাখাল আলী আবু সানাবেল বিন বা আবু সানাবেল, তার কোন আত্মীয় গিয়ে বলছে ফাকাল্লাহ মালি আরা কে মোতাজাম্মাল, কি বাবা তুমি এত সুন্দরী কেন হয়েছে, সেজেছো কেন, হয়তো নিকটাত্মীয় কেউ হবে না, আল্লাহকে তারজিনার নেকা, হতে পারে যে তোমার ইচ্ছা হচ্ছে বিবাহ করার নাকি, ইন্নাকি ওয়াল্লাহি মা আনতেবে না কেহিন হাত্তা তামুররা আলাইকি আরবা তাআশরি ওয়াশরা, তোমার বিয়ে চলবে না, 4 মাস 10 দিন পার করতে হবে। তাহলে আবু সানাবের সাহাবিও বুঝছেন যে না, 4 মাস 10 দিন তোমাকে পার করতে হবে। কালা সুবাইয়া, সুবাইয়া বলছে ফালাম্মা কাল আলী যা লেখা জামাত আলী, আমি যখন এই কথা বলে তোমাকে 4 মাস 10 দিন বসে থাকতে হবে, আর আমি জানি যে আমার বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে, নেফাস থেকে পাক হয়ে গেছি, আমি 10-20 দিনের মধ্যে বা 40 দিনের মধ্যে বিয়ে করতে পারবো, বলছে সন্ধ্যার অপেক্ষায় থাকলাম শুধু। তাহলে সাহাবায়ে কেরামদের মহিলারা সন্ধ্যাবেলা যখন দেখেন বাইরে বের হলে পুরুষ লোক নজর আসবে না, তখন বের হতেন, নবী সাল্লামের কাছে মাসলা জিজ্ঞাসা করতে আসেন সন্ধ্যাবেলা, বলছেন যে আমি কাপড় পর্দার কাপড় কাপড়ের ব্যবস্থা করলাম, কাপড় পরে হিনাম সাইতে সন্ধ্যাবেলা ফাটাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আসলাম। ফাসআলতু আন যালিকা, জিজ্ঞাসা করলাম যে এইরকম একজন আমার আত্মীয় বলছে যে না না তুমি চার মাস দশ দিন বিয়ে করতে পারবে না, অথচ আমার বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে, স্বামী মারা গেছে। ফাফতানি, আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিলেন, হালালতু হিনা ওয়াদাতু হামলি, আমার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমি হালাল হয়ে গেছি, মানে আমার ইদ্দত পার হয়ে গেছে। ও আমার নবী তাজউইজ, নবী সাল্লাম বিবাহ করার আদেশ দিলেন, ইনবাদালি, যদি তোমার ইচ্ছা তুমি বিবাহ করতে পারো। হাদা লাহু মুসলিম, সহি মুসলিমের হাদিস। তাহলে এই হাদিস স্পষ্ট করে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলতেন যে না, দুইটি ইদ্দতের যেটা দূরের ইদ্দত সেটা ধরতে হবে, তার এই ইজতিহাদ ভুল ছিল, তার ইজতিহাদ ভুল ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যদি ইজতিহাদে ভুল হতে পারে, তাহলে আইম্মায়ে আরবার কোন ইমামের ইজতিহাদে ভুল হতে পারে না? হ্যাঁ, অবশ্যই হতে পারে। আর এই বিষয়টি যদি আমাদের দেশের মানুষরা বুঝত, আমাদের দেশের আলেমরা বুঝত, তাহলে এই অন্ধত্ব সৃষ্টি হইত না যে চারের একটা মানতেই হবে, আর সহি হাদিস পেলেও মানা যাবে না, হাদিস পেলে ফেকার কিতাব দেখো, আল্লাহর কথা বাদ দিয়ে রসুলের কথা বাদ দিয়ে মানুষের কথা দেখো, এইসব বিভ্রান্তি ছড়াতো না। আল্লাহ পাক যেন আমাদের বুঝার এবং সংশোধন করার তৌফিক দান করেন। যেখানে তোমরা থাকবে, নিউজি দেখুন তোমাদের সামর্থ্য অনুযায়ী। এখানে আল্লাহাক বলতেছেন, এর আগে আল্লাহাক বলেছেন যে তোমাদের বাড়িতে রাখুন, তো বলা তো হয়ে গেছে, তাহলে এটাকে রিপিট না, এখানে আর একটি বিষয় অতিরিক্ত আল্লাহাক উল্লেখ করছেন যে তোমাদের ক্ষমতা অনুযায়ী তোমরা বাসস্থান দেবে, এমন নয় যে তালাক দিয়েছে সুতরাং তাকে একবারে স্পেশাল ঘরে ব্যবস্থা করতে হবে না, যেমন তোমার পাকা ঘরে রাখতে হবে, না হলে তোমার মাকে বাড়িতে ঘর থেকে বের করে দিয়ে রাখতে হবে না, যেখানে রাখার মতো জায়গা হয় সেখানে রাখো, যেমন তোমার সামর্থ্য আছে। তোমার যদি পাকা বাড়ি থাকে তো পাকা বাড়িতে রাখো, এমন যে পাকা বাড়িতে তোমরা ঘুমাচ্ছ আর বাইরে বারান্দায় ওকে একা ফেলে দিয়েছো অথবা উঠানে ফেলে দিয়েছো, এটাও জায়েজ নয়। যেখানে তোমরা থাকবে সেই রকম ঘরে তোমরাও রাখো তোমাদের সামর্থ্য মোতাবেক। ওয়ালা তুযাররুহুন্না লিতুযাইয়িকু আলাইহিন, এবং তাদেরকে তোমরা জ্বালাতন করিও না, লিতুযাইয়িকু আলাইহিন্না, তাদেরকে পরেশান করার উদ্দেশ্যে, তাদের অশান্তি করার উদ্দেশ্যে, যে অশান্তি করবো এদেরকে জ্বালাবো তখন এরা পালিয়ে যাবে। তালাক দেওয়ার পরে মন খারাপ হয়ে আছে আর রাখার ইচ্ছা নেই, একে তিন হাইজ পর্যন্ত রাখবো কি বা দরকার, তিন মাস পর্যন্ত রাখবো কি বা প্রয়োজন একে রাখার, তাহলে কি করতে হবে, কিন্তু বের হইতে বলে তো যাবে না, কারণ জানে যে আমার অধিকার আছে তিন মাস সাথে থাকার, অথবা এ থাকতে চায় কোন রকম রাজি করতে চায়, এ স্বামী হয়তো রাখতেই চায় না, এতদিন খাবার রাখলে খেতেও দিতে হবে, সুতরাং খেতেও দেবো না রাখবো না, একে পরেশান করো জ্বালাও, তাহলে পালিয়ে যাবেন না, এই আল্লাহ পাক নিষেধ করছেন। ওয়াইন কুন্না উলাতে হামলিন ফানফিকু আলাইহিন, আর বিশেষ করে যদি গর্ভধারণকারিণী হয়, আনফিকু আলাইহিন, তাদের উপর তোমরা খরচা করো, গর্ভধারণকারী হলে ব্যয় বহন করতে হবে, খরচা দিতে থাকতে হবে, হাত্তা ইয়াযানা হামলাহুন্না, যতক্ষণ পর্যন্ত গর্ভ প্রসব না করবে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত, তাহলে খরচ দিতে থাকতে হবে, স্ত্রীর খরচ দিতে থাকতে হবে, স্ত্রীর খরচ দেওয়া হলো ফাইন আরদানা লাকুম, তারপর এখন স্তন্যদানের বিষয় আসলো, স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন, ইদ্দত পার হলো কখন, গর্ভ অবস্থায় ছিল, প্রসব হওয়ার সাথে সাথে ইদ্যুৎ পার হয়ে গেল, এখন ছেলে, ছেলে কি হবে, ছেলেকে কে দুধ দিবে, বলে দেবে না, কিন্তু মাকে তো তালাক হয়ে গেছে, আর ছেলে তো আপনার আলাদা ওয়ালাদুল ইরাস, যে বিছানার মালিক তার ছেলে, ছেলে বাবা মালিক ছিল। আল্লাহ বলছেন ফাইন আর দান আল্লাহ, তারা যদি স্তন্য দান করে, দুধ পান করায়, ফাতু হুন্না উজুরা হুন্না, তাদেরকে তার পারিশ্রমিক দাও, তালাক দিয়ে দিয়েছ গর্ভপ্রসাবের সাথে সাথে ইদ্যুত পার হয়ে গেছে, ইদ্যুত পার হওয়ার পর দুধ পান করাচ্ছে, সুতরাং দুধ পান করার পারিশ্রমিক দাও, তাহলে বেসাচার যে পারিশ্রমিক চলে এইরকম পারিশ্রমিক, অথবা যা তলব করলো তাতে সমঝোতার মাধ্যমে যে চুক্তি হয় সেই চুক্তি মোতাবেক পারিশ্রমিক দাও। ও আতামির উবাইনা কুম বি মারুফিন, সদাচরণের মাধ্যমে তোমাদের মাঝে তোমরা পরামর্শ করো, দুজনে পরামর্শ করো, আচ্ছা কত দিলে চলবে, বলছে না এত টাকা আমাকে মাসে দিতে হবে তোমার ছেলে খরচ হিসাবে, অথবা স্ত্রী নিজেই বলছে, অথবা তার বাবা বলছে বা তার ভাইরা বলছে, তাদের পক্ষ থেকে বলছে। বলছে না এতটা দেওয়া যাবে না, এত আমি দিতে পারবো না, এত টাকা দেবো মাসে। একটা চুক্তির মধ্যে যদি চলে আসো পরামর্শের মাধ্যমে ভালো কথা, বা আচার বাইনাকুম্বে মারুফ, সদাচরণের মাধ্যমে তোমরা আপোষে পরামর্শ করো, এই তামিরু মানে পরামর্শ করো। ওয়াইন তা আসার তুম, কিন্তু পরামর্শ করতে গিয়ে যদি তোমরা দুই দিক থেকে কঠিন হয়ে পড়ো, তুমিও শক্ত ও শক্ত। ও বলছে না মাসে আমি 10,000 টাকা করে নেব, মাসে আমি 2,000 করে দেবো। আরে 10 চেয়েছে তো 7 আছে, আসুন দেখতে কাটাকাটি বুঝতো, কিন্তু যে 2 দিতে চাইছে না, চাইছে 10। তাহলে ওয়াইন তা আসার, তোমরা যদি দুইজনে খুব কড়াকড়ি করতে শুরু করো, কঠিন হয়ে পড়ো, তাহলে তোমাদের জন্য ওই শিশুকে অন্য কোন মহিলা স্তন্যদান করবে, দুধ পান করাবে, অন্য কোন মহিলার সাথে চুক্তি করো, তুমি যদি 2,000 টাকায় পাও তো দেখো। আর যদি দেখা যায় যে অন্য কোন মহিলা পেয়ে গেছে 2,000 অথবা 3,000, তাকে জানিয়ে দেখো 3,000 কিন্তু পাচ্ছি, তুমি রাজি কিনা, যদি রাজি হয় তাহলে সে বেশিও দিচ্ছে। সে যদি বলে না না 3,000 ঠিক আছে তুমি পাচ্ছ, তাহলে 3,000 আমি পান করবো, ঠিক আছে। তার মা বেশি অধিকার রাখে, কারণ মায়ের দুধের কোন বিকল্প নেই, অন্য মহিলার দুধ চাইতে নিজের মায়ের দুধ, বিশেষ করে প্রথম বয়স, প্রথম বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে প্রথম বয়স সম্পর্কে বলা হয়েছে এই দুধ অত্যন্ত জরুরি মায়ের দুধ শিশুর জন্য। সুতরাং এই ক্ষেত্রে চেষ্টা করবে যাতে করে ওর মায়ের কাছ থেকে দুধ পায়। আল্লাহ পাক তাআলা আচ্ছা খরচটা কি অনুপাতে দিবে, যেমন তোমার অবস্থা, তুমি যদি সচ্ছল বড় পয়সাওয়ালা তো ওইরকম ভাবে পয়সা দেবে, আর যদি গরিব মানুষ হয় গরিব হিসেবে পয়সা দিবে। এমন নাই যে একটা গরিব মানুষ মাসে 2,000 টাকা দুধ পান করা দিচ্ছে, আর আপনি লাখ লাখ টাকার মালিক, মাসে হয়তো 50,000 টাকা ইনকাম, তারপরে আপনি ওই 2,000 টাকা দিবেন না। আল্লাহ বলছেন লিওন ফের রুসাতিমিন সাথী, সচ্ছল ব্যক্তি তার সচ্ছলতা অনুযায়ী ব্যয় বহন করবে, খরচ দেবে। অমান কোদের আলী হরিফ কহু, এবং যার রিজিক কে সংকুচিত করে দেওয়া হয়েছে, অভাবী গরিব মানুষ, জন্মজুল মেহনত করে পরিশ্রম করে খাই, তাহলে সে থালিয়ন শেখ মিম্মা আতাহুল্লাহ, যা কিছু আল্লাহ দিয়েছেন তা থেকে যেন ব্যয় করে, খরচ বহন করে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, আল্লাহ পাক কোন ব্যক্তিকে এমন দায়িত্ব চাপান না যেটা সে পারবে না, ইল্লা মা আতাহা, তবে সেই দায়িত্ব চাপান যা আল্লাহ দিয়েছেন। আপনাকে দিয়েছেন মাসে 10,000 টাকা, তাহলে 10,000 টাকার মধ্যে আপনার নিজের খরচ চালাতে হবে, আপনার মা বাবা আছে, তার সাথে আপনার ওই ছেলে দুধ পানের পারিশ্রমিক দিতে হবে, ওই হিসাবে দেবেন। কিন্তু আপনার মাসে 50,000 টাকা ইনকাম, তাহলে ওই হিসাবে আপনি দেবেন। নাইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু দিয়েছেন ততটাই আল্লাহ পাক দায়িত্ব দেন, এর বেশি দায়িত্ব মানুষের উপর চাপান না। ফায়াজ আর আল্লাহ বাদা উসরি ইউসরা, প্রত্যেক কঠিনের উপর আল্লাহ পাক সহজ করে দেবেন, যখনই দেখবেন যে কঠিন হয়ে যাচ্ছে তারপর আল্লাহ পাক সহজ করে দেবেন। এখানে আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন, এইরকমই আমপাড়ার একটি সুরে আল্লাহ পাক বলেছেন দুইবার, তো ইন্নামা আল উসরি ইউসরা ফাইন্নামা আল উসরি ইউসরা, যখনই কঠিন তারপরে ইনশাআল্লাহ সহজ হবে, এই আশা আল্লাহ পাকের কাছে রাখেন এবং দোয়া করেন। তারপরে প্রসঙ্গ পরিবর্তন হয়ে যাচ্ছে, এতক্ষণ পর্যন্ত নারীদের আলোচনা ছিল, তালাক ইদ্দত এসব আলোচনা ছিল, তাদের খরচ খরচার আলোচনা ছিল, এখন আল্লাহ পাকের আজাবের কথা আল্লাহ পাক উল্লেখ করেছে। যেই জাতি অহংকার করে, যেই জাতি আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করে, তাদের ক্ষেত্রে আল্লাহ পাকের আজাব কেমন ভাবে আসে, আল্লাহ বলছেন ওয়া কাইয়্যিম মিন কারিয়াতিন, বহু জনপদ রয়েছে, জনপদ বস্তি গ্রাম শহর, কারিয়া, কারিয়া গ্রামকেও বলা হয়, কারিয়া শহরকেও বলা হয়, কারিয়া বা দেশকেও বলতে পারেন, বহু দেশ রয়েছে, বহু জনপদ রয়েছে, আতাত আন আমরে রব্বিহা, আতাত আইন দিয়ে মানে নাফরমানি করেছে, রবের আদেশের বিরুদ্ধাচরণ করেছে তারা, ওরসলিহ এবং রসুলগণের বিরুদ্ধাচরণ করেছে, ফাহাসাব না হিসাবান শাদিদা, তখন আমি তাদের শক্ত হিসাব নিকাশ নিয়েছি, অর্থাৎ আমি শক্ত প্রতিশোধ নিয়েছি, আল্লাহ পাক প্রতিশোধ নিয়ে থাকেন তখন শাস্তি দিয়ে, ওয়াজাব না আজাবান নুকরা, এবং তাদেরকে কঠোর শাস্তি আমি দিয়ে থাকি, আল্লাহ পাক এইভাবে বিভিন্ন জাতিকে কঠোর শাস্তি দিয়ে থাকেন যখন আল্লাহর বিরুদ্ধাচরণ করে, অহংকার করে। ফাজাকাত ওয়াবালা আমরিহা, সুতরাং তারা তাদের পরিণামের শাস্তি, তারা শাস্তির আস্বাদন গ্রহণ করেছে, ওয়া কানা আকিবাতু আমরিহা খুসরা, এবং তাদের শেষ পরিণাম চরম ক্ষতির হয়েছে। আদাল্লাহু লাহুম আযাবান শাদীদ, আল্লাহ পাক তাদের জন্য কঠোর শাস্তি প্রস্তুত করে রেখেছেন, তৈরি করে রেখেছেন, তাহলে জাহান্নামের আযাব তৈরি হয়ে আছে। ফাত্তাকুল্লাহ, সুতরাং আল্লাহকে তোমরা ভয় করো হে উলিল আলবাব, হে জ্ঞানবান মানুষরা। জ্ঞানবান মানুষ কে? যারা বেশি বিচক্ষণ, যারা আজকালকার চিন্তাবিদ, হ্যাঁ বুদ্ধিজীবী, হ্যাঁ আইনজীবী, ওরা আজকাল এই ভাষাগুলি খুব ব্যবহার হচ্ছে কিন্তু, আইনজীবী বুদ্ধিজীবী চিন্তাবিদ, হ্যাঁ এরাই উলিল আলবাব। কোরআনের ভাষায় উলিল আলবাব জ্ঞানবান কারা? শুনে আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, প্রথম শর্ত হচ্ছে যারা ইমানদার। ইমান যদি আল্লাহর প্রতি থাকে, পরকালের প্রতি থাকে, রাসূলের প্রতি থাকে, আল কোরআনের বিধানের উপর থাকে, তাহলে জ্ঞানবান, না হলে নির্বোধ, না হলে নির্বোধ। আল্লাহ পাক বলছেন প্রথম শর্ত আল্লাযীনা আমানু, ইয়া উলিল আলবাবের সিফাত আল্লাহ বলছেন আল্লাযীনা, যারা মুমিন। কাদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরা, তোমাদের প্রতি আল্লাহ পাক যিকির উপদেশ আল কোরআন নাযিল করেছেন। রাসূলান উপরন্ত আরসালা রাসূল, এখানে উজ্জ্ব আছে আরসালা রাসূলান, আল্লাহ পাক রাসূল প্রেরণ করেছেন, কোরআন নাযিল করে ছেড়ে দেননি। কোরআন কথা বলতো না, কোরআন বাড়িতে বাড়িতে থাকতো, এর ব্যাখ্যা হইতো না, বুঝতেও পারতো না, আর কোরআন পৌঁছানো হইতো না, ঘরেই থেকে যেত। আল্লাহ পাক যদি প্রথমখানে মক্কাতুল মুকাররমে কোরআনের একটা কপি নাযিল করে দিতেন, বা বেশ কিছু কপি নাযিল করে দিতেন বাড়িতে বাড়িতে, আর তাতে কি হিদায়ত হইতো না? হতো না। ঘরে ঘরে কোরআন আছে, কোরআনের ব্যাখ্যা তফসিল যদি আপনারা না শুনেন তাহলে কি জানবেন কোরআন সম্পর্কে? তাহলে কোরআনের ব্যাখ্যা করার জন্য একজন ব্যক্তির প্রয়োজন ছিল, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলও প্রেরণ করলেন। ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহ, তোমাদের প্রতি আল্লাহ পাকের আয়াত তেলাওয়াত করে শোনাচ্ছেন তিনি, মুবাইয়্যানাত, সুস্পষ্ট আয়াত, লিখে যেমন নয় যে অস্পষ্ট। কারণ এক শ্রেণীর লোকেরা বলছে যে কোরআন বোঝা যেমন তেমন কথা নয়, হাদিস যেমন তেমন কথা, হাদিস বোঝা নাকি, হাদিস বোঝা যাবে না, হাদিসে নাসেখ মানুষও কাছে, হাদিসে অনেক কিছু আছে, সহি সহি আছে, ওগুলি বোঝা যাবে না, কি করতে হবে, কোরআন হাদিস বাদ দিতে হবে, ইত্তেকারকে তাহলে যা আছে তাই আমল করো। আল্লাহ বলছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর, আমি কোরআনকে উপদেশের জন্য অত্যন্ত সহজ করেছি, কোরআন থেকে সহজ কিতাব পৃথিবীতে আর নেই, কোরআন সবচেয়ে সহজ। আল্লাহ পাক এখানেও বলছেন মুবাইয়্যানা, সুস্পষ্ট, যেটা সুস্পষ্ট সেটা বোঝার চেষ্টা করলেন না, কোরআনের তাফসীর বোঝার চেষ্টা করছেন না, কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস, হাদিস সুস্পষ্ট তা বোঝার চেষ্টা করলেন না। একটা যুক্তি দিয়ে বলি যে যদি কেউ অনেকে বুঝাতে পারে মানুষকে, সবচাইতে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বুঝাতে পারেন না, সবচাইতে বেশি কোন ফাকি বুঝাতে পারে, বলেন তো দেখি, তো হাদিস তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাহলে এই বিদাতীদের কথা যে কোরআন হাদিস বোঝা যেমন তোমার কথা নয়, এটি চারটি কথা নয়, এইসব বিষয় খুব জটিল বিষয়, এসব বড় বড় আলিমদের কাজ, আইমা কিরামদের কাজ, বড় বড় ফোকাহাদের কাজ, ওরাই বুঝেছেন, আর বাস ওখানে মানে ইজতিহাদের দরজা সীমিত হয়ে গেছে, আর লক হয়ে গেছে। এখন আমাদেরকে যা কিছু আছে তকলিদ করতে হবে, অন্ধভাবে মেনে নিতে হবে, এবং সব ভুল ব্যাখ্যা। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কোরআন চর্চা করার, কোরআন গবেষণা করার দরজা খুলে রেখেছেন। আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, আর কোরআনের সর্বোত্তম তাফসীর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস। সুতরাং এইভাবে বিভ্রান্তির শিকার হয়ে আল্লাহর কথা বাদ দিয়ে, আল কোরআন বাদ দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস বাদ দিয়ে অন্য দিকে যাবেন না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হিদায়াত দান করেন, এবং আল্লাহ এবং রাসূলের আনুগত্য করার তৌফিক দান করেন। মহান আল্লাহ বলছেন যে আল্লাহ পাক রাসূল প্রেরণ করেছেন, যিনি আল্লাহ পাকের সুস্পষ্ট আয়াতগুলি তেলাওয়াত করে শোনাচ্ছেন। লিখরাজাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যাতে করে যারা ঈমান নিয়ে আসবে এবং সৎকর্মশীল হবে তাদেরকে বের করবেন তিনি, মিনা যুলুমাত অন্ধকার থেকে, এলা নূর আলোর দিকে। ওমান ইউমিন বিল্লাহ, এবং যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, ওয়া ইয়ামাল সালিহান, সৎকর্ম করে, নেক আমল করে, ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহার, তাকে আল্লাহ পাক এমন জান্নাতে দাখিল করবেন যার নিম্ন দেশে নহর সমূহ নদী প্রবাহিত রয়েছে, খালেদিনা ফিহা আবাদা, সেখানে চিরকাল তার অবস্থান করবে। কাদ আহসানাল্লাহু লাহু রিজক, আল্লাহ পাক তার জন্য বা জান্নাতীদের জন্য উত্তম রিজিক আল্লাহ পাক ব্যবস্থা রেখেছেন। কাদ আহসানাল্লাহু লাহু রিজক, আল্লাহ পাক জান্নাতের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা রেখেছেন। আল্লাহুল্লাযী খালাকা সাবা সামাওয়াত, আল্লাহ ফি সাত্তার নাম, যিনি সাত আকাশ সমূহকে সৃষ্টি করেছেন, অমিনাল আরদে মিসলাহুন, এবং জমিনও সৃষ্টি করেছেন তার মতোই অনুরূপ। এই আয়াত স্পষ্ট করে যে যেমন সাত আসমান রয়েছে সাবা সামাওয়াত, তেমনি সাত জমিনও আছে, অমিনাল আরদে মিসলাহুন, জমিনও আছে তার মতোই। এই ক্ষেত্রে যারা ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তাফসির কাছে উল্লেখ করেছেন, যারা বলেছে যে সাত জমিন মানে সাত সাত এলাকা বা সাত রকমের মাটি, কোথাও কালো মাটি, কোথাও লাল মাটি, কোথাও সাদা মাটি, কোথাও এঁটেল মাটি, কোথাও বেলে মাটি, এরা হক থেকে দূরে চলে গেছে, এরা বিভ্রান্ত হয়েছে। বরং যেমন এক আসমানের উপর আর এক আসমান আছে, আর এক আসমান আছে, আর এক আসমান করে সাত আসমান আছে, স্তরে স্তরে ওই রকমই সাত জমিন আছে। তবে এক আসমান আর এক আসমানের মাঝখানে যেমন খোলা আর একটি স্তর রয়েছে, এইরকম জমি এক জমিন থেকে আরেক জমিন আছে কিনা এই সম্পর্কে কোরআন হাদিস কিছু বলেনি, সুতরাং এই ক্ষেত্রে আমরা কিছু বলবো না, আল্লাহ আলম। তবে সাত জমিন রয়েছে এটি কোরআন দ্বারা স্পষ্ট, আর নবী সাল্লামের বহু হাদিস এবং বহু হাদিসের দোয়ায় মাসুরা দিয়ে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, যে যেমন একটি হাদিস উল্লেখ করি, যেই ব্যক্তি মানিত্তাতা শিবরাম মিনাল আরজুল মান, যেই ব্যক্তি বেইমানি করে আধাত কারো জমি দখল করবে, এই হাদিসটা শুনে আপনাদেরকে, যে ব্যক্তি আধাত শিবরাম মানে আধাত, আধাত জমিন কেউ যদি কারো বেইমানি করে জুল অত্যাচার করে, তাহলে তাওয়াকাহুল্লাহু সাবা আরাদিন, আল্লাহ পাক তার গলাতে মালা পরিয়ে দেবেন সাত জমিনের। এখানে স্পষ্ট নবী সাল্লামের বাণী সাবা আরাদিন, সাত জমিন, তাহলে সাত জমিনের কথা বহু হাদিসে উল্লেখ হয়েছে। আর কোরআন করিম এই আয়াতে আল্লাহ পাক বলছেন আমিনাল আরদিন ইসলাহুন্না ইয়াতানাযালুল আমরু বাইনাহুন্না, আল্লাহ পাকের আদেশ নেমে আসে, আল্লাহ পাকের আদেশ নাজিল হয় বাইনাহুন্না এর মাঝে, মানে আসমান জমিনের মাঝে আল্লাহ পাকের আদেশ নাজিল। আল্লাহ পাকের আদেশ হচ্ছে দুই রকমের, এক হচ্ছে শরীয়তি আদেশ, বিধিবিধানের আদেশ, হালাল হারামের আদেশ, ফরজ ওয়াজিবের আদেশ, জায়েজ নাজায়েজের আদেশ, এগুলো হচ্ছে শরীয়তি আদেশ। আল্লাহ পাকের আদেশ কোথায় নাজিল হয়? আসমান এবং জমিনের মাঝখানে নাজিল হয়েছে, আম্বিয়া রাসূলগণের মাধ্যমে, কোরআন করিম নাজিলের মাধ্যমে, তার আগে যে কিতাবগুলি নাজিল সেগুলির মাধ্যমে, এটা নাজিল আমরও বাইনাহুম না। আর একটি আদেশ হচ্ছে আল্লাহ পাকের আমরে কৌনি, সৃষ্টিগত আদেশ, সৃষ্টিগত আদেশ, সেটা হচ্ছে আল্লাহ পাক কোথায় কি করবেন, কখন কি করবেন, কোন জাতিকে উত্থান দেবেন, কোন জাতিকে পতনে নিয়ে যাবেন, কোন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাক করবেন, কোন জাতিকে আল্লাহ পাক গরিব করবেন, আমির করবেন, কাকে আল্লাহ পাক নেতৃত্ব দেবেন, কাকে আল্লাহ গোলামি দেবেন, কখন কাকে সুখী করবেন, কখন কাকে দুঃখী করবেন, কখন কাকে ব্যাধিগ্রস্ত করবেন, এগুলি হচ্ছে আল্লাহ পাকের আমর আদেশ, আল্লাহর আদেশ যে একে রোগাক্রান্ত করা, একে আজাব দেওয়া, একে সুখী করা, এ অভাবে আছে অভাব দূর করা, সমস্ত আল্লাহ পাকের আদেশ। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ পাকের প্রত্যেক দিন নিজের কাজে লেগে আছেন, যেমন আল্লাহ পাক কোরআনে কেমন বলেছেন। তো এখানে আমর মানে দুই আমরি, আল্লাহ পাকের আদেশ নিয়েছেন মানে শরীয়তে আদেশ নিয়েছেন, এবং আল্লাহ পাকের আদেশ মানে আল্লাহ পাকের সৃষ্টিগত সৃষ্টি করা আদেশ, আপনার ঘরে ছেলে দিতে হবে আল্লাহকে, আল্লাহ দেবেন, এটা আল্লাহ পাকের আমর সৃষ্টিগত। আল্লাহ পাক আপনাকে মেয়ে দেবেন, আল্লাহ পাক আপনাকে স্ত্রী দেবেন, আপনার বাড়িতে কেউ মারা যাবে, আপনার ছেলে মেয়ে মারা যাবে, ইত্যাদি সুনামি আসবে, ভূমিকম্প হবে, সমস্ত আল্লাহ পাকের সৃষ্টিগত আদেশ। ইয়াতানাযালুল আমর বাইনাহুন্না, যা নাযিল হয় আসমান জমিনের মাঝখানে, আসমান আল্লাহ পাকের আসমানের উপরে আল্লাহ পাকের আদেশ রয়েছে ফেরেশতাদের ক্ষেত্রে। লিতাআলামু, যাতে করে তোমরা জানতে পারো, যে আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সর্বশক্তিমান, সবকিছুর ওপর ক্ষমতাবান আল্লাহ পাক, এই জন্য একমাত্র আল্লাহর আদেশ নাজিল হচ্ছে দুনিয়াতেই, শরীয়তের আদেশ একমাত্র আল্লাহর, ইনিল হুকুম ইল্লা লিল্লাহ, এইরকম সৃষ্টিগত আদেশ একমাত্র আল্লাহ পাক রব্বুল, আল্লাহ যা করছেন তাই হচ্ছে, আল্লাহ ছাড়া আর কেউ নেই যে পৃথিবীতে কিছু ঘটাচ্ছে, বৃষ্টি হলেও অন্য কোনো কারণ নেই, অন্য কেউ করল, যেমন পূজার সময় বৃষ্টি হয় এই ধরনের কথা হিন্দু বলে, হিন্দুদের সাথে অনেক মুসলিম বলে, আরে অমুক পূজার সময় বৃষ্টি হবে, এগুলি শিরকি কথা। নবী করিম বলেছেন আমার বান একটি হাদিস আছে, হাদিস কুদসি, আল্লাহ বলছেন আসবাহা ইবাদুন মুমিনুন বি ওয়া কাফিরুন বিল কাওকাব, ওয়া আসবাহা ইবাদুন কাফিরুন বি ওয়া মুমিনুন বিল কাওকাব, কিছু বান্দা আছে আজকে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির কারণে কিছু আমার সাথে পুফুরি করেছে আর ওই নক্ষত্রের প্রতি ইমান নিয়ে এসছে, আর কিছু লোক আছে যারা আমার প্রতি ইমান নিয়ে এসছে আর নক্ষত্রের সাথে পুফুরি করেছে, যারা বলবে অমুক নক্ষত্র উঠেছে সেই জন্য বৃষ্টি হয়েছে, অত অমুক পূজার সময় সেই জন্য বৃষ্টি হয়েছে, আরে কাতি মাসে বৃষ্টি হবেই হবে, আশ্বিন মাসে অমুক হবেই হবে, হ্যাঁ বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় হবেই হবে, এই ধরনের কথাবার্তা ইসলাম বিরোধী কথা, কুফরি শিরকি কথার অন্তর্ভুক্ত। আল্লাহ পাক যেন এসব থেকে মুসলিমদেরকে বাঁচায়। তো আল্লাহ পাক বলছেন যে সমস্ত আদেশ আল্লাহর পক্ষ থেকে নেমে আসে, লে তালাম, যাতে করে জেনে থাকো যে সমস্ত আদেশ আল্লাহর পক্ষ থেকে, তার মানে আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান সর্বশক্তিমান ও আল্লাহ কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, এবং আল্লাহ পাক সমস্ত কিছুকে পরিবেষ্টন করে রয়েছেন, ঘিরে রয়েছেন জ্ঞানের দিক থেকে, ইলমের দিক থেকে। আল্লাহ যদি সবকিছু না জানে তাহলে সবকিছুর প্রতি আল্লাহর আদেশ কি করে নাযিল হবে? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মানুষ নয়, মানুষ জিন মালায়েকা ফেরেশতা এছাড়াও সমস্ত মাখলুকাত কীট পতঙ্গ পশু পাখি সবকিছুর ওপর আল্লাহ পাকের আদেশ, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, এতগুলি পাখি অমুক দেশে হবে, এতগুলি পাখি অমুক দিনে মারা যাবে, অমুক দেশে এই এই রকমের পাখি গালা এই মৌসুমে আসবে, এই মৌসুমে সমুদ্রে দেখেন চিংড়ি মাছ কখনো কখনো পাওয়া যায় খুব বেশি, আবার কখনো পাওয়া যায় না। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, আল্লাহর আদেশ চলে এসছে আপনার সমুদ্রের কিনারায়, যান এই সময়ে আপনি খুব মাছ পাচ্ছেন, আবার কোনোদিনই যাচ্ছেন একটিও মাছ পান না। সমস্ত আল্লাহ পাকের আদেশ, মাটির তলায় জমির নিচে যেখানে কোনো কীট পতঙ্গ থাক না কেন, সমুদ্র গভীর সমুদ্রের তলায় যেখানে মাছ থাক আর অন্য কোনো পশু প্রাণী থাক, আল্লাহ পাক রব্বুল আলামিনের সেখানে আদেশ নাযিল হচ্ছে, রিজিক পৌঁছিচ্ছে। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আসমান জমিনে যে কোনো দাব্বা মানে যা কিছু চলাফেরা করে, যে কোনো প্রাণী যার প্রাণ আছে, আল্লাহ পাকের দায়িত্ব হচ্ছে তার রিজিক পৌঁছানো। আল্লাহ পাক রিজিক পৌঁছে থাকেন, যখন রিজিক পৌঁছান তাহলে আল্লাহকে খবর আছে। তাই আল্লাহ পাক বলছেন ওয়ান আল্লাহ কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, আল্লাহ প্রত্যেক বস্তু সম্পর্কে জ্ঞান দিয়ে তাদেরকে পরিবেষ্টন করেছেন, ঘিরে রেখেছেন, আল্লাহর জ্ঞানের বাইরে কোনো কিছু নেই। আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, কোরআনে কারীম বোঝার এবং তার বাস্তবায়নের সার্বিক ক্ষেত্রে যেন তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম প্রতি আংটি পরা আসলে কত থেকে, এই যে মুসলিমরা আংটি পরাচ্ছে আর আংটি পরা মানে আমার স্ত্রী হয়ে গেছে, এটা আসলে কত খ্রিস্টানদের থেকে এসছে, এই আংটি পরার বিদাত করবেন না, এটা খ্রিস্টানদের বিদাত মুসলিম সমাজে এসছে। আংটি পরিয়ে দেওয়া মানে ধারণা যে আমার স্ত্রী হয়ে গেছে, আবার যাই কোথায়, তারপরে আংটি পরাতে যাই। এর সাথে অনেক নাজাইজ কাজই আছে, আংটি পরায় ওই ওই ছেলে যে যে ছেলে বর হবে আগামীতে সে নিজে আংটি পরে, তার জন্য স্পর্শ করা কোথায় যায়, হারাম স্পর্শ করা। তো এই বহু নাজাইজ কাজ বিয়ের ক্ষেত্রে হচ্ছে, তোমায় জিজ্ঞাসা করছিলেন যে আংটি পরিয়ে দিয়েছে, তারপরে হয়তো মেয়ের বাবা বিবাহ দিচ্ছে না, তখন ওর মেয়েকে নিয়ে গিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, না এই বিবাহ যায়জ নাই, বিবাহ অলি ছাড়া বিবাহ যায়জ নয়, লানি কাহিল্লে বলি অলিকে যা করেছে গুনার কাজ করেছে, আর এর সহবাস হয়ে থাকলে সব হারাম কাজ করেছে। সুতরাং এখন ওই অলিকে নিয়ে গিয়ে রাজি করে যদি বিবাহ করাইতে পারেন তো ঠিক আছে, আর না হলে যার মেয়ে তাকে ফিরিয়ে দিতে হবে, লানি কাহিল্লে বলি, এর আগে বলা হলো যে অলি ছাড়া বিবাহ হয় না। অনেকে দোয়া চেয়েছেন, কেউ সন্তানের জন্য, কারো আত্মীয় স্বজন অসুস্থ রয়েছে, বিভিন্ন রকমের অসুস্থতা আছে, আল্লাহ পাক যেন আমাদের সকলকে শেফা দান করেন। আমাদের যেসব ভাইয়েরা অসুস্থ রয়েছেন আল্লাহ পাক তাদেরকে যেন সহি সালামতে রাখেন, তাদেরকে সুস্থতা দান করেন, তাদেরকে শেফা যেন দান করেন। আল্লাহ পাক তারা যদি ব্যায়ামুল হয় তাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, তাদের নামাজে যদি ত্রুটি থাকে আল্লাহ পাক তাদেরকে নামাজে হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন মুসলিম মুমিন হয়ে তাদেরকে আল্লাহ পাক দুনিয়া থেকে যেন উঠান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে তালাক দিয়েছে কিনা জানতে চেয়েছেন। প্রথম কথা, এতে কোনো ফায়দা নেই, তবে এর সাথে শরীয়তের মাসলা মাসের কোনো সম্পর্ক নেই। নবী করিম সাল্লাল্লাহু তালাক দিয়েছেন এবং ফিরিয়ে নিয়েছেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক দিয়েছেন আবার ফিরিয়ে নিয়েছেন, রাজাত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও কোনো মহিলাকে তালাক দিয়েছেন আবার তালাক দিয়ে ফিরিয়ে নেননি, এটাও করেছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বারা প্রথম কথা যে আমাদের সমাজে যে কুসংস্কার আছে যে বড় মানুষ তালাক দিয়ে, এটা বড় মান সম্মানের ব্যাপার, সহ কেন তালাক দিবে, এই কুসংস্কার যাতে দূর হয়। দুই নম্বর কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত মানুষকে পৌঁছাবার জন্য প্রচারের জন্য এসেছিলেন, তার বাস্তব জীবনে যদি না হইত তাহলে আমাদের মতো লোকেরা অনেকে তালাক দিলে কিন্তু বড় অপরাধ হয়ে যেত। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জীবনে এইসব ঘটেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে সহ সিজদা হয়েছে, মানে ভুল হয়েছে, ভুলে গেছেন, তারপরে সহ হয়েছে, আল্লাহ ইচ্ছা করলে ভুলেছেন না, কিন্তু ভুলিয়েছেন যাতে করে আজকাল যদি নবীর ভুল না হইত তাহলে আজকাল কোন ইমামের যদি ঘন ঘন ভুল হলে খবর ছিল মুশকিল করে দিত মুসল্লিরা, একটা ভুল সপ্তাহে যদি কোন একটা ভুল হয় তারপর সমালোচনা শেষ নেই, কি নামাজ পড়াই দিই। এসব লম্বা মশলা ওই সমস্যা করে থাকে, স্ত্রী তালাক দেবে না, স্ত্রী তালাক দেবে পশ্চিম নাই, স্ত্রীর হাতে তালাক নাই, তালাক পুরুষের হাতে, তবে স্ত্রী তালাক নিতে পারে খোলা, যদি দেখে যে এই স্বামী জালেম স্বামী বে নামাজি নামাজ মোটেই পড়বে না, অথবা চরিত্রহীন স্বামী জেনা করে মদ খায়, অথবা এই স্বামী আরো অন্য নাজায়েজ কাজ রয়েছে, এক কথায় এই স্বামীর সাথে তার আখলাক চরিত্রের কারণে অথবা তার বেআমল হওয়ার কারণে, ইমান আমল ভালো নেই অথবা তার চরিত্র ভালো না, এই অশান্তি করে এর সাথে থাকা যাবে না, তাহলে তালাক চেয়ে নেবে। সে যদি সরল মনে তালাক দিয়ে দেয় ভালো কথা, না হলে কোর্টের আশ্রয় নেবে। আর যদি ইসলামিক আদালত না থাকে তো সালিসের আশ্রয় নেবে, গ্রামবাসী যদি করে পৃথক করে দিতে পারে, বিবাহ বিচ্ছেদ করে দেবে, খোলা খোলা তালাক অথবা বিবাহ বিচ্ছেদ এখতলাস মাসলা যাই হোক, কিন্তু খোলার এখতিয়ার আছে, সেই ছেলেকে বাধ্য করা হবে তালাক দিতে যে ছাড়ব যদি এরকম পরিস্থিতি হয়, কিন্তু তালাক দিয়ে দেবে যে তোমাকে তালাক দিলাম গেলাম স্ত্রী, এটা না ইসলামে না, এরকম না, তার বাবাকে বলবে যে আমি এই স্বামীর কাছে থাকবো না, এই খোলার ব্যবস্থা করে দেন। তার বাবা তখন হয় আলেম আলমাকে বলে গ্রামের লোকজনকে বলে বিচার সালিসের মাধ্যমে খোলা বিচ্ছিন্ন করা, না হলে কোর্টের আশ্রয় নেবে, কোর্টের পার্সোনাল ল আছে, যদি ইসলামিক আইন না থাকে কিন্তু বিবাহ তালাক এসব মাসলা মাসাইল ওয়ারাসাত মিরাস এই বিষয়গুলি যেগুলি পার্সোনাল ল বলা হয় সেগুলি আছে, আজকাল কোর্টে মানব রচিত বিধান যেখানে ফাইসলা আছে সেখানেও আছে ইসলামী শরিয়া মোতাবেক, যদিও সে ইসলামী শরিয়াতে কিছু ভুলভ্রান্তি আছে কিন্তু আছে, কোর্টের আশ্রয় নেওয়া যেতে পারে। নেকাহ যখন বাতিল তখন কোর্ট ম্যারেজ হওয়ার পরে সতর্কতা হচ্ছে যে বিবাহ আবার করিয়ে নেবে, তবে কিছু আলমারা বলছেন যেহেতু কোর্ট বিবাহ করিয়ে দিয়েছে, কাজী বিবাহ করিয়ে দিয়েছে, মুসলিম কাজী যদি বিবাহ করায়, মুসলিম হাকিম মুসলিম জজ যদি বিবাহ করিয়ে দেয়, আর তারা যেহেতু কোন বিশেষ একটা মজভাগের উপর যদি হাদিস বিরোধী ফতুয়া, হাদিস বিরোধী ফতুয়া যদি বিশেষ মজভাগের উপর আমল করে পড়িয়েছে, সেজন্য সেই বিয়ে হয়ে যাবে, কিন্তু জেনে শুনে যাবে না, যারা মাসলা জানে যে বিনা ওলিতে বিবাহ হয় না তাদের জন্য যাওয়া যায় না, যারা জানে না গিয়েছে বিবাহ হয়ে গেছে, ওই রকমই যেমন মুশরিকদের আমলে যেসব বিবাহ হয়েছে, নবী সাল্লাম কি ইসলাম কবুল করার পর তাদের বিয়ে পড়িয়েছেন, বিয়ে করানি, ওই আগের বিবাহটি তারা থেকেছেন, আগের বিবাহ শুদ্ধ। হিন্দু তরিকাতে কেউ যদি বিবাহ করে স্বামী স্ত্রী দুজনে মুসলমান হয় তাদের নতুন করে বিয়ে পড়িতে হয়ে যায় বলেন, কারণ মক্কার মুশরিকেরা আগের তরিকাতে বিবাহ করেছিল, সবাই স্বামী স্ত্রী একসাথে এসে মুসলমান হয়েছেন, তাদের বিবাহতে সব বস্তু রাখা হয়েছে, তাদের ছেলে মেয়ে সব হালাও, কারণ তাদের তরিকাতে তাদের তারা বিবাহ করেছিল। তো তবে সতর্কতা হচ্ছে বিয়ে পড়িয়ে নেওয়া, কারণ নবী সাল্লাম নিকাহকে বাতিল বলেছেন, বাতিল বলেছেন, যদিও বিশেষ কোন মজহবের আলোকে তারা এভাবে কোর্টে বিয়ে পড়াচ্ছে উপমহাদেশে। নাবালিকা মেয়ে বিবাহ বাবা দিতে পারে, তবে সাবালিকা হলে তার ইখতিয়ার আছে, সাবালিকা হওয়ার পর যখন হুশ জ্ঞান হয়েছে দেখছে যে আমার স্বামীটা ভালো না, তোমার স্বামী তো আমার অনেক সময় হয়ে গিয়ে ছোটকালে বিয়ে দিলে, এরকম ঘটনা আমাদের এলাকায় ঘটেছে, ছোট জীবনে বিয়ে দিছে আর পরে হলে মেয়ে বড় হয়ে গেছে ছেলেটাই ছোট হয়ে খেয়ে গেছে, আমি কি বলবো কাছে থাকবো, যদি পছন্দ না হয় সাবালিকা হওয়ার পরে তাহলে তাকে পুরো এখতিয়ার দেওয়া আছে, ফাখাইয়া রাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইখতিয়ার দিয়েছেন, তোমার ইচ্ছা হলে তোমার বাবা যে বিয়ে পড়িয়েছে তাতে থাকো, আর না হলে তুমি ছাড়া নিয়ে নাও, ইখতিয়ার রয়েছে সাবালিকা হওয়ার পরে। নামাজের বুকের হাত বাঁধা সহি হাদিস, এটাই করবেন, সহি সুন্নাতে আমল করার চেষ্টা করবেন।